الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین যেহেতু আমরা সবাই এখানে নামাজে এসেছিলাম, নামাজ পড়েছি, এজন্য আমি মনে করি আপনারা যারা যারা নামাজ পড়েন অন্তত তারা সবাই চিনতে পেরেছেন আমি পবিত্র কোরআনের কোন সূরা তিলাওয়াত করেছি। এই সূরা প্রায় সময় আমরা নামাজে তিলাওয়াত করে থাকি। সূরার নাম সূরায়ে কাফিরুন। অনেকে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে থাকি, এটা এই সূরার প্রথম আয়াত। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। ঘটনাটা হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছিলেন, সেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজারি। রাসুলের দাওয়াতের পথে বাধা হয়ে দাঁড়াল, এমনকি রাসুলের বিরুদ্ধে শত্রুতামির ভূমিকায় অবতীর্ণ হল, সংঘাত চলতে লাগল। কিন্তু তারা রাসুলের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারেনি। দিন দিন লোকেরা এই কলেমা গ্রহণ করতে লাগলো, মুসলমান হতে লাগলো। এই অবস্থায় এক সময় তারা রাসুলের কাছে একটা আপুষের প্রস্তাব নিয়ে এসেছিল। সমাজের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে হে মুহাম্মদ, তুমি এবং তোমার অনুসারীরা এক আল্লাহর এবাদত ছাড়া কিছুতেই তোমরা মানতে রাজি নও, আর আমরাও মূর্তির পূজা কিছুতেই ছাড়তে রাজি নই। কাজেই চলো আমরা সমাজে মিলেমিশে চলার জন্য উভয় পক্ষ একটা আপোষ মীমাংসা করে নিই। সমাজে যত মানুষ বাস করে সমস্ত মানুষ পরস্পরে মিলেমিশে আপোষ মীমাংসা করে চলবে, এটাই তো ভালো প্রস্তাব। প্রস্তাবটা খুব ভালো ছিল, তাদের উদ্দেশ্যও ভালো ছিল, কিন্তু পদ্ধতিটা ভালো ছিল না। কীভাবে মুসলমানেরা মূর্তি পূজারীদের সাথে সমাজে মিলেমিশে চলবে এর একটা পদ্ধতি তারা পেশ করলো। তারা বলল যে আমরা যেহেতু মূর্তি পূজা ছাড়তে রাজি না, আর তোমরাও এক আল্লাহর ইবাদত ছাড়তে রাজি না, আমরাও আমাদের দাবিতে কিছু ছাড় দেই, তোমরাও তোমাদের দাবিতে কিছু ছাড় দাও। এর পদ্ধতিটা এই হবে যে আমরা যারা মূর্তি পূজা করি আমরাও একাধারে একটি বৎসর পর্যন্ত তোমাদের সাথে মিলে এক আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় বৎসর যখন আসবে তখন তোমরা যারা এক আল্লাহর ইবাদত করো তোমরাও আমাদের সাথে মিলে মিশে মূর্তির পূজা করবে। মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে মিলে এক বৎসর এক আল্লাহর ইবাদত করবে, আর মুসলমানেরা মূর্তি পূজারীদের সাথে মিলে পরের বৎসর মূর্তির পূজা করবে। এই হইল সমাজে সবে মিলে মিশে বসবাস করার প্রস্তাব যে করলো তারা, এই প্রস্তাবের পদ্ধতি। আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করলে একটা কথার জবাব দিতে পারবেন, সেটা হইল তারা যে মিলেমিশে চলার একটা প্রস্তাব দিল, এই প্রস্তাবটা কি একতরফা দিয়েছিল না নিরপেক্ষভাবে দিয়েছিল? একতরফা নয়। তারা বলল যে আমরাও আমাদের দাবি এক বছরের জন্য ছেড়ে দেব, তোমাদের দাবি মেনে নেব, তোমরাও তোমাদের দাবি এক বছরের জন্য ছেড়ে দেবে, এক বছরের জন্য মেনে নেবে। কথাটা বুঝে থাকলে বলুন তো, তাদের মিলেমিশে চলার প্রস্তাবটা কি একতরফা ছিল না নিরপেক্ষ ছিল? নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ। আমরাও এক বছর মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমাদের সাথে এক আল্লাহর ইবাদত করব, তোমরাও এক বছরের জন্য এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের সাথে মূর্তির পূজা করবে। অর্থাৎ প্রত্যেকেই দার যার যার দাবির অর্ধেক অংশ ছেড়ে দাও, যাকে 50-50 বলা যায়, 50-50। তোমাদের দাবিরও অর্ধেক পালন হবে, অর্ধেক ছেড়ে দেবে, আমাদের দাবিরও অর্ধেক পালন করবো, অর্ধেক ছেড়ে দেবে। একতরফা হইল না 50-50 হইল? কি বলেন আপনারা, 50-50 হইল? এটা একতরফা প্রস্তাব নয়, এটা একটা নিরপেক্ষ প্রস্তাব ছিল। এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাফিরুন নাজিল করেছেন। এই সূরা একটা প্রস্তাবের জবাবে আল্লাহ নাজিল করেছিলেন, এই ছিল তাদের প্রস্তাব, আর এই প্রস্তাবের জবাবে আল্লাহ সূরাটি নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের প্রস্তাবের জবাবে বলে দিন, বলে দিন যে হে অবিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নও, অবিশ্বাসী, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী তাদেরকেই মুমিন মুসলমান বলা হয়, আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী নয় তাদেরকে মুশরিক বলা হয়। এরা অসংখ্য মূর্তিকে দেবদেবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে আল্লাহ বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত, আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করত, কিন্তু অসংখ্য দেবদেবী মূর্তিগুলিকে তারা আল্লাহর শরীকদার বলে বিশ্বাস করত। তাহলে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল না শিরিকবাদে বিশ্বাসী ছিল? শিরিকবাদে বিশ্বাসী ছিল, আল্লাহর একত্ববাদে ছিল অবিশ্বাসী। এজন্য আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, হে অবিশ্বাসীরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যেসব দেবদেবীর পূজা করো এইগুলির পূজা আমি কখনো করব না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও স্থায়ীভাবে আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত স্থায়ীভাবে করবে না, আমরা কিছুদিনের জন্য মূর্তির পূজা করব না, তোমরা স্থায়ীভাবে এক আল্লাহর ইবাদত করবে না। এই অবস্থায় ধর্মের ব্যাপারে তোমাদের সাথে আমাদের আপোষ মীমাংসা করে চলাফেরা সম্ভব নয়। এখানে গুরুত্বপূর্ণভাবে কয়েকটা কথা আমাদের বোঝার মতো আছে। একটা হলো, তারা প্রস্তাব দিয়েছিল, মিলেমিশে চলার প্রস্তাব দিয়েছিল নিরপেক্ষভাবে। আল্লাহ জবাব দিয়েছেন একতরফা, তোমাদের সাথে মিলেমিশে চলার একমাত্র ব্যবস্থা চিরকালের জন্য তোমরা মূর্তির পূজা ছেড়ে দেবে, চিরকাল আমাদের সাথে এক আল্লাহর ইবাদত করবে। এইটা হইল তোমাদের সাথে আমাদের মিলেমিশে চলার একমাত্র পথ। তাহলে মিলেমিশে চলার যে পদ্ধতিটা আল্লাহর পক্ষ থেকে পেশ করা হইল, এটাও কি নিরপেক্ষ না একতরফা? এটা তো একতরফা, এটা একতরফা। তারা একটা নিরপেক্ষ প্রস্তাব করেছিল, আল্লাহ তাদের প্রস্তাব নাকচ করে দিয়ে এই মিলেমিশে চলার প্রস্তাব ঠিক রাখলেন, কিন্তু পদ্ধতিটা দিলেন একতরফা। আমাদের বর্তমান সমাজেও অনেক মানুষ পরস্পরের দ্বন্দ্ব নিরসনের জন্য কেউ নিরপেক্ষ প্রস্তাব করে, কেউ একতরফা প্রস্তাব করে, যে কারণে আর অপরপক্ষ এই প্রস্তাব মেনে নিতে পারে না এবং সমাজে মিলেমিশে একতাবদ্ধ হয়ে চলতেও পারে না। কাজেই এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সবাই একতাবদ্ধ হয়ে মিলেমিশে চলার একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে কোনোদিন একদল হওয়া যায় না। একদল হওয়ার একমাত্র স্কেল হলো, মাপকাঠি হলো হক আর বাতিল। যার কাছে যে পরিমাণ হক আছে সে তার বিন্দু মাত্রও ছাড়বে না, যার কাছে যে পরিমাণ বাতিল আছে সুলানারেই ছেড়ে দিতে হবে। এটা একদল হওয়ার একমাত্র পথ। বিষয়টা আপনারা বুঝে না থাকলে আমি একটা উদাহরণ দেব। ধরুন আমাদের সমাজে যত মুসলমান আছে, কোনো কোনো মুসলমান আছে পাঁচ বেলার নামাজের মধ্যে এক বেলাও পড়ে না, কোনো কোনো মুসলমান আছে পাঁচ বেলার পাঁচ বেলাই নামাজ পড়ে। এই নামাজ পড়া না পড়া নিয়ে মুসলমান কত দল হইল? দুই দল, একদল নামাজি মুসলমান আর একদল বেনামাজি মুসলমান। দুই দল বিভিন্ন দলে বিভক্ত হইয়া সমাজে থাকা ভালো না একদলভুক্ত হইয়া থাকা ভালো? একদলভুক্ত হইয়া থাকা ভালো। তাহলে আমরা একদল বেনামাজি মুসলমান আছি, আমরা একদল নামাজি মুসলমান আছি, আমরা এই দুই দলকে একদল বানাইবার পথ কোনটা? তিনটা পথ হইতে পারে। একটা হইল যে তোমরা যারা নামাজ পড়ো তোমরাও যদি নামাজ পড়াটা ছেড়ে দাও তাহলে আমরা সবাই একদল হইতে পারি, এটা একটা পথ। আরেকটা পথ হইল যে তোমরাও সব নামাজ ছাড়ার দরকার নাই, আমরাও সব নামাজ পড়ার দরকার নাই, লও সবাই মিলে তিন বেলা পড়ি আর দুই বেলা ছেড়ে দেই, তবুও একদল হইতে পারল। এটা দুই নম্বর পথ। তিন নম্বর পথ হইল যে না, মুসলমান হইলে সবাই নামাজ পড়তে হবে, তাহলে আমরা সবাই মিলে নামাজ পড়ি তবুও একদল হওয়া যায়। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন কি নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান একদল হওয়ার পথ আছে কটা? তিনটা। এক নম্বর, নামাজিরাও নামাজটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সবাই বেনামাজি হয়ে যাবে, একদল হইল। আরেকটা হইল যে উভয় দলে মিলে তিন রাকাত তিন বেলা পড়বে, দুই রাকাত ছেড়ে দিবে, তবু একদল হইল। তিন নম্বর পথ হইল যে না, কোনো মুসলমান নামাজ ছাড়তে পারবে না, সবাই মিলে নামাজ পাঁচ বেলা পড়তে হবে, তবু একদল হইল। বেনামাজি মুসলমান, নামাজি মুসলমান, একদল হওয়ার পথ কটা আছে? তিনটা। কোন পথটা সঠিক? তিন নম্বরটা। এটা তো নিরপেক্ষ হইল না, এটা তো একতরফা হইল। আমরা যারা পড়ি আমরা এক বেলাও ছাড়বো না, আর যারা পড়ে না তারা পাঁচ বেলাই পড়তে হবে। আমাদের দাবি ষোলো আনাই ঠিক রইল, আর তাদের দাবি এক আনাও ঠিক রইল না, এটা তো একতরফা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজে সকল মানুষ মিলেমিশে চলার একতাবদ্ধ হওয়ার মূল নীতি, রুল, পক্ষ নিরপেক্ষ, পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে নয়, হক বাতিলের দৃষ্টিতে। যার কাছে যে পরিমাণ হক আছে এ বিন্দুমাত্রও ছাড়বে না, যার কাছে যে পরিমাণ বাতিল আছে সুলনা রিজাতে হবে। এটা হইল ঐক্যের রূপরেখা, ঐক্যের মাপকাঠি, ঐক্যবদ্ধ হওয়ার একটা স্কেল। আরেকটা উদাহরণ দেওয়া যায়, একদল মানুষ সমাজে সৎভাবে চলাফেরা করে, জীবনযাপন করে, আরেকদল মানুষ চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি ইত্যাদি করে। কদল হইল দুই দল, একদল মানুষ চুরি করে না, আরেকদল মানুষ চুরি করে। দুই দল মানুষে একদল বানানির এই পথ তিনটা। একটা হইলো তোমরা যারা চুরি করো না, তোমরাও আমাদের সাথে মিলে চুরি করো, সবাই একদল হয়ে গেলাম। আরেকটা হইল যে আমরাও এত বেশি চুরি না করে কিছু কম করি, আর তোমরাও সব সময় সাধুনা থেকে মাঝে মধ্যে আমাদের সাথে চুরি করো, তবুও একদল হয়ে গেল। আরেকটা হইল যে আমরা চিরজীবনের জন্য চুরি ছেড়ে দেব, তোমাদের সাথে একদল হইয়া চলবো, জীবনে আর কোনো দিন চুরি করবো না। কটা পথ হইল? আমার কথা বুঝে থাকলে বলুন তো কোন পথটা সঠিক? তিন নম্বরটা। এটা কি নিরপেক্ষ? তিন নম্বর পথটা কি নিরপেক্ষ? না, অবশ্যই না। এই জন্য আল্লাহ বলে দিছেন সূরা কাফিরুনের ভিতরে, বলে দিছেন সমাজের সবাই মিলেমিশে চলার, একতাবদ্ধভাবে চলার স্কেল হইল এটা, পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে নয়। যার কাছে যে পরিমাণ সত্য আছে সে তার বিন্দুমাত্রও ছাড়বে না, যার কাছে যে পরিমাণ ভ্রান্তি আছে ষোলো আনা রাই ছাড়তে হবে। এইটা হইল সত্যিকারের ঐক্যবদ্ধতার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরায়ে কাফিরুন নাজিল করে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে চলার একটা প্রস্তাব করেছিল নিরপেক্ষতার মাপকাঠিতে, আল্লাহ নাকচ করে দিলেন এবং সত্যিকারের ঐক্যবদ্ধতার একটা স্কেল নির্ণয় করে দিলেন। ঐক্যবদ্ধ হয়ে চলতে চাইলে যার কাছে যতটুকু সত্য আছে এটা সবাই গ্রহণ করতে হবে, যার কাছে যতটুকু বাতিল আছে এটা সবাইকে ছাড়তে হবে। এটা হইল সমাজে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে চলার একমাত্র ব্যবস্থা, একমাত্র মাপকাঠি, একমাত্র স্কেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে দলাদলি করো না, পরস্পরে দলাদলি করো না। এটা একটা নির্দেশ, আর একটা নির্দেশ হইল ঐক্যবদ্ধভাবে দলাদলি না করে ঐক্যবদ্ধ হবে তোমরা কিসের ভিত্তিতে? আল্লাহর রশ্মিকে ধরার মাধ্যমে। একটা রশ্মির মধ্যে যদি সবাই ধরে তাহলে বিচ্ছিন্ন থাকে না, একত্র হয়ে যায়, একত্র হয়ে যায় অবশ্যই। তাহলে আল্লাহ যে বলেন দলাদলি করো না, একত্র হও, একত্র হবে কীভাবে? আল্লাহ বলেন আল্লাহর রশ্মিতে সবাই ধরো, অটোমেটিকলি তোমরা একত্র হয়ে যাবে। আল্লাহর রশ্মিটা যেই ছেড়ে দেবে সেই এই এই ফাটল সৃষ্টির জন্য দায়ী থাকবে। আমাদের বর্তমান সমাজেও ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান সবেই জানায়, সবেই বলে চলো আমরা সব একতাবদ্ধ হয়ে যাই, কিন্তু এই সমস্ত প্রস্তাব যারা করে এরা নিজেরাও জানে না যে একতাবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তার কোরআনে কি স্কেল নির্ধারণ করে দিয়েছে, স্কেলটা নিজেও জানে না। একতাবদ্ধ হওয়ার যে নীতি আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন সে নীতিটা নিজেই জানে না, অথচ অন্য লোককে বলে চলো ভাই আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে চলি। তাহলে তুমি তো নীতি জানো না, কেমনে একতাবদ্ধ হয়ে চলবা? ওই মূর্তি পূজারীরা যে এরকম প্রস্তাব করেছিল এরকম প্রস্তাব করে, হয় ঠিক আছে তোমাদেরও কিছু থাকুক কিছু ছাড়ো, আমাদেরও কিছু থাকুক কিছু ছাড়ি। আমার কথা এতক্ষণ বুঝে থাকলে আপনারা বলুন, যদিও এটার মধ্যে নিরপেক্ষতা দেখতে পাওয়া যায়, যদিও এই প্রস্তাবের মধ্যে উদারতা দেখতে পাওয়া যায়, কিন্তু এইটা কি আল্লাহর দেওয়া পদ্ধতি ঐক্যবদ্ধ হওয়ার, না এটা মন গড়া পদ্ধতি? এটা মন গড়া পদ্ধতি, এটা ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি নয়। এখন এরা যেহেতু মনের মধ্যে উদারতা আছে বলে সবাই চলো আমরা এক হইয়া চলি, যেহেতু এক হওয়ার নীতি কোরআনে আল্লাহকে দিয়েছেন সেটা জানে না, অথচ এক হইয়া চলতে চায়, তখন এরা নিজের পক্ষ থেকে একটা নীতি পেশ করে। আর কেউ কেউ বলে আমার দলে আসা সবাই চলো একতাবদ্ধ হইয়া যায়, সবাই প্রত্যেকেই যার যার দল ছাড়ো আমার দলে এসে একতাবদ্ধ হও। বলেন তো এটা কি সম্ভব? আল্লাহ বলেন আমার দল তোমার দল একতাবদ্ধ হওয়ার স্কেল নয়, হক বাতিল হলো একতাবদ্ধ হওয়ার স্কেল। আপনারা আপনার কি বিষয়টা বুঝতে পারছেন? কার দলে গিয়ে একতাবদ্ধ হব না কার কারো দলে গিয়ে নয়, একমাত্র আল্লাহর রশ্মিকে ধারণ করো এর মাধ্যমে একতাবদ্ধ হও। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহর রশ্মি বলতে আল্লাহ এখানে কি বুঝাইছেন, আল্লাহর রশ্মি বলতে বুঝাইছেন আল্লাহর দিন, আল্লাহ প্রদত্ত বিধিবিধান, আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর নবীর তরিকা, সবাই যদি পালন করো তোমরা অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। কাজেই কেউ কারো দলে গিয়া নয়, আল্লাহর বিধান পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। আমিও আপনার দলে যেতে হবে না, আপনিও আমার দলে আসতে হবে না, আমরা সবাই মিলে আল্লাহর বিধান ঠিক মতো পালন করি, বিনা চেষ্টায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আল্লাহর দেওয়া রূপরেখাটা কি বুঝে আসলো? আল্লাহর দেওয়া দিন সবাই মিলে পালন করো, আল্লাহর নবীর তরিকা সবাই মিলে পালন করো, নূতনভাবে কোনো সংগঠনও করতে হবে না, নূতনভাবে কোনো প্রচেষ্টাও চালাতে হবে না, আল্লাহর দিন পালনের মাধ্যমে নবীর তরিকা পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। এখন প্রশ্ন হলো যে আল্লাহর দিন বলতে কি বুঝায়? দিন শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। দিন শব্দের একটা অর্থ হলো ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানকে দিন বলা হয়। ইসলামের বিধিবিধান যদি আমরা সবাই পালন করি তাহলে আমি আপনার দলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে না, আপনি আমার দলে এসে ঐক্যবদ্ধ হতে হবে না, আল্লাহর দিন পালনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব। কি বুঝলেন? দেখুন আল্লাহ বলেন আমার দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। তা আল্লাহর দিন বলতে কি? আল্লাহর বিধিবিধান। আল্লাহর বিধিবিধান যদি সবাই মেনে চলো তাইলে ঐক্যবদ্ধের জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে না, অটোমেটিকলি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে আমি আপনার দলে গিয়ে ঐক্যবদ্ধ হব না আপনি আমার দলে এসে ঐক্যবদ্ধ হবেন না, আল্লাহর বিধান পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হব। কি বুঝলাম এতক্ষণে? আল্লাহর বিধান পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হব। যেমন ধরুন আল্লাহর বিধান আছে দৈনিক পাঁচ বেলা নামাজ পড়া ফরজ, সবাই যদি নামাজ পড়ি তাহলে একদল মুসলমান নামাজি আর একদল বেনামাজি থাকবে না। আল্লাহর বিধান আছে রমজান মাসে রোজা রাখা ফরজ, সবাই যদি রোজা রাখি তাহলে একদল বেরোজাদার মুসলমান আর একদল রোজাদার মুসলমান থাকবে না। আল্লাহর বিধান আছে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, গাঞ্জা হারাম, সবাই যদি ছেড়ে দেই তাহলে আপনার দলে গিয়ে আমার ঐক্যবদ্ধ হতে হবে না, আমার দলে এসে আপনার ঐক্যবদ্ধ হতে হবে না, সবাই আল্লাহর বিধান পালনে ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এতক্ষণে কি বুঝলাম? কেউ কারো দল ছেড়ে দিয়ে কেউ অপরের দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিলেন না একমাত্র আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার বিধান শিক্ষা দিলেন? একমাত্র আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত দিলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাক্কিরু। আল্লাহর দিনকে তোমরা সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইও না। ধর্মটাকে মানুষের জন্য কঠিন করো না, ধর্মকে সহজ করো। আর মানুষকে আতঙ্কিত করে দিও না, মানুষকে সুসংবাদ দাও। এই যে একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে ধর্মকে মানুষের জন্য সহজ করো। একজন যদি বলে যে পাঁচ বেলার নামাজ না পড়তে পারলে আমার জন্য ধর্মটা সহজ হয়, একজন যদি বলে যে রমজানে রোজাটা না রাখলে আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়, একজনই যদি বলে আমাকে চুরির অনুমতিটা দিয়া দিলে, আমাকে ডাকাতির অনুমতিটা দিয়া দিলে, আমাকে সুদ খাওয়ার অনুমতি দিয়া দিলে, আমাকে গুশ খাওয়ার অনুমতি দিয়া দিলে, আমাকে মদ খাওয়ার অনুমতি দিয়া দিলে, আমাকে গাঞ্জা খাওয়ার অনুমতি দিয়া দিলে আমার জন্য ধর্ম পালন সহজ হয়। আর রসুল বলছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করো না। তোমরা যারা বলো দৈনিক ফাজবেলার নামাজ পড়তে হবে, তোমরা তো ধর্মটারে কঠিন করতেছ। তোমরা যারা বলো রমজান মাসে রোজা রাখতে হবে, তোমরা তো ধর্মটারে কঠিন করতেছ। তোমরা যারা বলো চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, খুন খারাপি ছাড়তে হবে, জিনা বেবিচার ছাড়তে হবে, সুদখুরি গোসখুরি মদখুরি গাঞ্জাখুরি ছাড়তে হবে, তোমরা তো ধর্মটারে কঠিন করতেছ। রসুল বলেছেন ধর্মটাকে মানুষের জন্য সহজ করো, তাকে কি জবাব দেবেন? এই জন্য আল্লাহর দিন পালনের মাধ্যমে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, দিন পালনের একটা পর্যায় আছে, দিনের কাজের কতগুলি কতগুলি অংশ, একটা অংশ আছে যেটাকে জরুরিয়াতে দিন বলা হয়, আর ধর্মের কতগুলি কাজ আছে যেগুলিকে জাওয়াইদাতে দিন বলা হয়। যেমন ধরুন ইসলামের বিধান মতে কিছু কাজ আছে করা ফরজ, কিছু কাজ আছে এগুলি করা ওয়াজিব, কিছু কাজ আছে এগুলি করা সুন্নতে মুয়াক্কাদা। ধর্মের এই তিন রকমের কাজ এগুলিকে জরুরিয়াতে দিন বলা হয়, এগুলি বাধ্যতামূলকভাবে করতে হবে। তুমি যদি সুন্নতে মুয়াক্কাদাও আমল করতে চাও না, তুমি যদি ওয়াজিব আমলটাও করতে চাও না, তুমি যদি ফরজ আমলটাও করতে চাও না, তোমার তো ধর্মই থাকে না। ধর্ম থাকলে তো সহজ আর কঠিন। যে বলে নামাজ পড়তে বাধ্য করলে আমার ধর্ম পালন কঠিন হইয়া যায়, যে বলে রোজা রাখতে বাধ্য করলে আমার ধর্ম পালন কঠিন হইয়া যায়, যে বলে সুদ গুস মদ গাঞ্জা ছাড়তে বললে আমার ধর্ম পালন কঠিন হইয়া যায়, তাহলে তোমার ধর্মটা কোনটা? ধর্ম যদি থাকে তাহলে তো সহজ আর কঠিন, তোমার তো ধর্মই নাই, তোমার সহজ কোনটা কঠিন কোনটা? এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে ধর্ম পালনের প্রধান দুইটা অংশ আছে, এক অংশের এক অংশের নাম জরুরিয়াতে দিন, আর এক অংশের নাম জাওয়াইদাতে দিন। ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এই তিনটাকে জরুরিয়াতে দিন বলা হয়। এইগুলি যে ছেড়ে দেয় তার ধর্মই আস্তে আস্তে নষ্ট হইয়া যায়। ধর্ম থাকলে সহজ আর কঠিন না? ধর্ম নষ্ট হইয়া গেলে কি বুঝলেন এতক্ষণে? আমার যদি ধর্মই থাকে না তাহলে আমার সহজ কোনটা কঠিন কোনটা? আগে তো ধর্মটা থাকতে হবে। আমি যদি ফরজ আমলগুলি করি তা আমার ধর্মটা আছে, আমি যদি ওয়াজিব আমলগুলি করি তাহলে আমার ধর্মটা আছে, আমি যদি সুন্নতে মুয়াক্কাদা আমলগুলি করি তাহলে আমার ধর্মটা আছে। সুন্নতে মুয়াক্কাদাও আমল করি না, ওয়াজিব আমলও করি না, ফরজ আমলও করতে রাজি না, আমার তো ধর্মই নাই, সহজ কি আর কঠিন কি? এই জন্য হাদিস শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা ধর্মটাকে মানুষের জন্য কঠিন বানাইও না, ধর্মটাকে সহজ করে দাও, এর অর্থ এই কথা না যে ফরজ আমল না করলে না করুক, ওয়াজিব আমল না করলে না করুক, সুন্নত আমল না করলে না করুক, ধর্মকে তার জন্য সহজ করো। এগুলি না করলে তো ধর্মই থাকে না, আবার সহজ কোনটা কঠিন কোনটা? ধর্মের আরেকটা অংশের নাম জাওয়াইদাতে দিন। এর অংশ এর মধ্যে তিনটা তিন রকম এবাদত বন্দেগী আছে, একটা হইল সুন্নতে জায়েদা, একটা হইল নফল, একটা হলো মুস্তাহাব। সুন্নতে জায়েদা যত আমল আছে, নফল যত আমল আছে, মুস্তাহাব যত আমল আছে, এই আমলগুলি আল্লাহর পক্ষ থেকে মুসলমানের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। ইচ্ছা হইলে করো, না হইলে না করো। ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা আমল করতেই হবে, সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে, ইচ্ছা হইলে করো নাইলে না করো। তাহলে রসুল যে বলেছেন ধর্মটাকে কঠিন করো না, ধর্মকে মানুষের জন্য সহজ করো, এটা কি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার বেলায় না সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের বেলায়? কি বুঝলেন? যে সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের বেলায়, যেমন একটা উদাহরণ দেখুন, আমরা যারা নামাজ পড়ি অবশ্যই আমাদের জানা থাকার কথা যে জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরেরও চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে। আমি আশা করি আপনারা যারা নামাজ পড়েন পাঁচ বেলা আপনারা বলতে পারবেন জোহরের চার রাকাত সুন্নত আসরের চার রাকাত সুন্নত কি একই রকম সুন্নত না ভিন্ন রকম সুন্নত? জোহরের সুন্নতটাকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়, আসরের সুন্নতটাকে সুন্নতে জায়েদা বলা হয়। সুন্নতে মুয়াক্কাদা পর্যন্ত বাধ্যতামূলক ধর্মীয় কাজ, ফরজ আমল ধর্মের কাজ বাধ্যতামূলক, ওয়াজিব আমল ধর্মের কাজ বাধ্যতামূলক, সুন্নতে মুয়াক্কাদা ধর্মের কাজ বাধ্যতামূলক, সুন্নতে জায়েদা ধর্মের কাজ ঐচ্ছিক, নফল ধর্মের কাজ ঐচ্ছিক, মুস্তাহাব ধর্মের কাজ ঐচ্ছিক। ধর্মের বাধ্যতামূলক কাজও তিনটা, ধর্মের ঐচ্ছিক কাজও তিনটা। বাধ্যতামূলক তিন কাজের নাম মনে রাখি সামনের কথাগুলি বোঝার জন্য। ধর্মের সকল কাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাধ্যতামূলক, একটা হলো ঐচ্ছিক। ধর্মের বাধ্যতামূলক কাজ তিনটা, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা, ধর্মের ঐচ্ছিক কাজও তিনটা, সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব। এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে বলেছেন যে তোমরা ধর্মকে সহজ করো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিয়ে, না সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব করা না করার ইচ্ছার উপর। কোনটা বুঝলেন, কোনটা বুঝলেন? ফরজ ছেড়ে দিয়ে ধর্ম সহজ করার কথা বলা হয়েছে, ওয়াজিব ছেড়ে দিয়ে ধর্ম সহজ করার কথা বলা হয়েছে, সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিয়ে ধর্ম সহজ করার কথা বলা হয়েছে, না ঐচ্ছিক তিন বিষয়? ঐচ্ছিক তিন বিষয়ের নাম কি? সুন্নতে জায়েদা, আসরের চার রাকাত সুন্নত, একজন ইচ্ছা হইলে পড়ুক না হইলে না পড়ুক, তারে যদি আসরের চার রাকাত সুন্নত পড়তে বাধ্য করো তার জন্য তুমি ধর্মটাকে কঠিন করে দিলে। নফল কাজ একজনে ইচ্ছা হইলে করুক না হইলে না করুক, তুমি যদি বাধ্য করো তার জন্য ধর্ম পালন কঠিন করে দিলে। মুস্তাহাব কাজ একজনে ইচ্ছা হইলে করুক না হইলে না করুক, ওইটা করতে যদি তুমি কাউকে বাধ্য করো তাহলে তুমি তার জন্য ধর্ম কঠিন করে দিয়েছ। এবার আমরা হাদিসটা বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তোমরা মানুষের জন্য ধর্মটাকে সহজ করো কঠিন করো না, কি বুঝলেন আপনারা? ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিয়ে ধর্ম সহজ করার কথা বলা হয়েছে, এগুলি ছেড়ে দিলে তো ধর্মই থাকে না, সহজ কি আর কঠিন কি? সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের ব্যাপারে ধর্মরে সহজ করার কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এগুলি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তুমি কাউকে বাধ্য করতে পারো না, তুমি বাধ্য করলেই তার জন্য তুমি ধর্ম পালন কঠিন করে দিয়েছ। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, ধর্মকে মানুষের জন্য সহজ করো কোন ব্যাপারে? বাধ্যতামূলক ব্যাপারে না ঐচ্ছিক ব্যাপারে? ঐচ্ছিক ব্যাপারে। এবার আমরা বুঝার চেষ্টা করি তিন রকম ধর্মের কাজ যে বাধ্যতামূলক, এক নম্বর ফরজ, দুই নম্বর ওয়াজিব, তিন নম্বর সুন্নতে মুয়াক্কাদা, এগুলি বাধ্যতামূলক কেন? এগুলি ছাড় দিয়া ধর্ম সহজ করার কোনো প্রশ্নই আসে না কেন? ফরজ আমল আমার করতেই হবে যদি আমি মুসলমান হয়ে থাকি, ওয়াজিব আমল আমার করতেই হবে যদি আমি মুসলমান হয়ে থাকি, সুন্নতে মুয়াক্কাদা আমল আমাকে করতেই হবে যদি আমি মুসলমান হয়ে থাকি, কেন? ব্যাপারটা কি? এই ব্যাপারটা না জানার কারণে, না বুঝার কারণে আজকাল বর্তমান মুসলমান সমাজে যারা সুন্নতে মুয়াক্কাদা আমলগুলি করেন এদেরকে সুন্নতে মুয়াক্কাদা আমলগুলি সারানির জন্য একটা আন্দোলন নূতনভাবে চলছে। এই আন্দোলনটার নাম হইল সুন্নত লাগে না আন্দোলন। কি আন্দোলন চলছে? সুন্নত লাগে না, সুন্নতের দরকার নাই, এই আন্দোলন চলছে। এই আন্দোলনের ফলাফলটা আমাদের বুঝতে হবে। জোহরের চার রাকাত সুন্নত তোমার লাগে না, কাবলাল জুম্মার চার রাকাত সুন্নত তোমার লাগে না, বাদাল জুম্মার চার রাকাত সুন্নত তোমার লাগে না, তাহলে তোমার ধর্ম কোনটা? তোমার ধর্ম গেল কোথায়? এই জন্য এই যে একটা আন্দোলন বর্তমান সমাজে চলছে যে সুন্নত লাগে না, সুন্নতের দরকার নাই, সুন্নত না হইলেও চলে, এটা কিসের আন্দোলন? এই আন্দোলনের ভয়াবহ পরিণতিটা কি এটা আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের দিন কিয়ামতের দিন বন্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বুঝে থাকলে বলুন রাসূল কি বলেছেন? আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? নামাজের। রাসূল বলেন যার নমাজের হিসাবে মুক্তি পাবে সে অন্যান্য সমস্ত হিসাবে মুক্তি পাবে। নমাজের হিসাবে যে মুক্তি পাবে না সে আর কোনো হিসাবেই মুক্তি পাবে না। প্রথম নম্বর কথা হইল সর্বপ্রথম আমলের মধ্যে সর্বপ্রথম নমাজের আমলের হিসাব হবে। দুই নম্বর কথা হলো নমাজের হিসাবে যে খালাস পাইবে সবগুলি হিসাবেই সে খালাস পাইবে, নমাজের হিসাবে যে রক্ষা পাইবে না সে আর কোনো হিসাবেই রক্ষা পাইবে না। তিন নম্বর কথা, আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে বন্দার নমাজের হিসাব করতে গিয়ে যদি কোনো বন্দার কোনো ফরজ নমাজ আদায় করতে কোনো দিন ডিস্টার্ব হয়ে সে পাওয়া যায়, অগত্যা কোনো দিন একবেলার ফরজ নমাজ পড়তে পারল না বিশেষ কোনো কারণবশত, যেমন ধরুন রেগুলারই ফজরের সময় ঘুম থেকে জাগে, ফজরের নামাজটা ফজরের সময়ের ভিতরে পড়ে, হঠাৎ একদিন ঘুম ভাঙল না বলে ফজরের নামাজটা সূর্য উদয়ের আগে পড়তে পারলো না, অভ্যাস বানাইলে হবে না, অভ্যাস বানাইলে এটা নমাজ ইচ্ছাকৃত না পড়ার যেই গুণা, ডেলি ডেলি ফজরের সময় ঘুমিয়ে থাকা ঘুমিয়ে থেকে নামাজ না পড়ার একই গুণা। অভ্যাসগত কথা বলছি আমি না ইনকেস, ইনকেস একদিন ঘুম ভাঙল না ফজরের নামাজটা পড়তে পারলো না। বান্দার আমলের নমাজের আমলের হিসাব যখন হাসরের মাঠে হবে তখন যদি ইনকেস কোনো দিনের ফরজ নামাজ পড়তে না পারে আল্লাহ ফিরিশতাকে বলবেন ফিরিশতা দেখো তো তার আমল নামায় সুন্নত নমাজ নফল নমাজ এগুলি আছে কি না, ফিরিশতারা বলবেন আছে। আল্লাহ বলবেন সত্তরটা সুন্নতের দ্বারা একটা ফরজের ক্ষতিপূরণ দেওয়া দাও। বলেন হাসরের মাঠে আমার নমাজের হিসাব যখন হবে আমি যদি জীবনে কোনো একদিন ফজরের নমাজ কোনো একদিনের ফরজ নমাজ পড়তে না পেরে থাকি, নাকি আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের জীবনে কোনো দিনও কোনো বেলার ফরজ নমাজ কাজা হয় নাই, কোনো দিনও না, ওই যে আল্লাহ কি বলবেন যে একদিনের ফরজ নমাজ যদি পড়তে না পারে তাহলে এক রাকাত ফরজ নমাজের ক্ষতিপূরণ দাও সত্তর রাকাত সুন্নত নমাজের দ্বারা। তাহলে পরিষ্কার হাদিস পাওয়া গেল যে সুন্নত নমাজগুলি শেষ বিচারের দিন আমার কোন কাজে লাগবে, ওই যে কোনো দিন একটা ফরজ নমাজ পড়তে পারছিলাম না ওইটার ক্ষতিপূরণের কাজে লাগবে, কোন কাজে লাগবে, ক্ষতিপূরণের কাজে লাগবে। তাহলে একদিন ঘুম ভাঙল না ফজরের বেলায়, করাকাত ফরজ নমাজ গেল দুই রাকাত, এক রাকাত ফরজ নমাজের ক্ষতিপূরণ যদি সত্তর রাকাত সুন্নত নমাজের দ্বারা দিতে হয় তাহলে একদিনের ফজর না পড়তে পারায় কত রাকাত ফরজ নামাজ গেল দুই রাকাত, ক্ষতিপূরণের জন্য কত রাকাত সুন্নতের দরকার হবে একশো চল্লিশ রাকাত সুন্নতের দরকার হবে। তাহলে যদি আমি বলি সুন্নত লাগে না তো ওই বিপদের সময় আমার মুক্তির ব্যবস্থাটা কী হবে, কথা বুঝলেন কি না দেখুন তো, না বুঝে আসে নাই। তাহলে সুন্নত লাগে না নামে যে একটা আন্দোলন চলছে এটা কি বিপদের সময় রক্ষা পাওয়ার আন্দোলন না বিপদের সময় রক্ষা নাই আন্দোলন? হ্যাঁ, সুন্নত লাগে না আন্দোলনটা যে বিপদের সময় রক্ষা পাওয়ার আন্দোলন নয়, বিপদের সময় রক্ষা নাই এই আন্দোলন, এর নাম হইল সুন্নত লাগে না আন্দোলন। কইলে আবার অনেকে কয় দলিল কই, সুন্নত যে ফরণ লাগে তার দলিল কই, তুমি দলিল কি বুঝো? যে জিজ্ঞাসা করে দলিল কোথায় সে নিজেও দলিল বুঝে না, যার কাছে জিজ্ঞাসা করে দলিল কোথায় সেও দলিল বুঝে না। তোমার দলিলের ব্যাপারটা তো তোমার না, দলিলের ব্যাপারটা তো আলেমগণের, তোমার কোনো দলিল জানতে হইলে আলেমের কাছে যাও না, কি বলেন আপনারা? একজন সাধারণ মুসল্লির কাছে আরেকজন মুসল্লি যদি দলিল চায় যে চাইলো দলিল, হেরে দলিল দিলেও তো বুঝবে না, আর যার কাছে দলিল চাইলো সে তো দলিল জানেই না। এই এই অবস্থাটা চলছে বর্তমান মুসলমান সমাজে, ঐক্যবদ্ধ কেমনে হবেন? খালি কয় ঐক্যবদ্ধ একদলও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই দেশে আমার মনে হয় রিক্সা নামে একটা যানবাহন এটা নাই, চলে না, চালায় না কেউ? বাংলাদেশের অবস্থা যাদের জানা আছে, আপনাদের জানা থাকার কথা, একরকম তিন চাকা বিশিষ্ট এক প্রকার যানবাহন আছে, এটা রিক্সা কয়, রিক্সা। যার বিদ্যা বুদ্ধি নাই, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, আয় উন্নতি নাই, সংসার চলে না, ঋণ ফিন কইরা একটা রিক্সা কিনে আর নিজের গায়ের জুড়ে পেট্রোল চালায় আর রিক্সা চালায়, প্যাসেঞ্জার নিয়ে যায়, ভাড়া পায়, সংসার চালায়। বলেন তো শিক্ষা দীক্ষা থাকার কারণে না না থাকার কারণে? শিক্ষা দীক্ষা থাকলে তো আরো উন্নত মানের চাকরি নিত। শিক্ষা দীক্ষা নাই, লেখাপড়া নাই, রিক্সা চালায় সংসার চালায়। এমন একটা রিক্সার ড্রাইভার আর একটা রিক্সার ড্রাইভারকে যদি প্রশ্ন করে যে বিমানের পাইলটে অমুক বটন চাপলে বিমানটা আকাশের দিকে উড়ে, এটার দলিল কি? বিমান কেমনে চালানি দলিল জিজ্ঞাসা করলো কে কার কাছে? এক রিক্সাওয়ালায় আর এক রিক্সাওয়ালারে বিমান চালানির দলিল জিগায়, দুটা গণ্ডমূর না? যে দলিল জিগাইল সেই দলিল দিলে বুঝবে কি, আর যারে জিগাইল সেই দলিল দিবে কি? তোমার যদি বিমান চালানির দলিল শিখতে হয় তো পাইলটের কাছে যাও। আমি কি বিপদটা আপনারা বুঝাতে পারলাম? সুন্নত লাগে কি না লাগে না? যদি কেউ বলে সুন্নত লাগে, তো একজন অশিক্ষিত মুসলমান আর একজন অশিক্ষিত মুসলমানের জিজ্ঞাসা করে, কয় সুন্নত লাগে, যে এর দলিল কই? তুমি কি বুঝবা দলিল? আর যারে জিজ্ঞাসা করলো হ্যাঁ কই ভাইব দলিল? আমার কথাগুলি আপনারা বুঝে থাকলে বলুন, সুন্নত লাগে নি না লাগে না? কোন কাজে লাগে? বিলাসিতার জন্য না বিপদের দিন মুক্তি পাওয়ার জন্য? বিপদের দিন মুক্তি, এটা রসুলের হাদিস, এটা রসুলের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যার ফরজ নামাজ আদায়ে ত্রুটি পাওয়া যাবে, অর্থাৎ কোনোদিন ফরজ নামাজ কোনো কারণবশত পড়তে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলবেন যে তার আমলনামায় সুন্নত নামাজ আছে কিনা দেখো। ফিরিস্তারা বলবেন তার আমলনামায় সুন্নত নামাজ আছে, আল্লাহ বলবেন তাহলে তার আমলনামার প্রতি 70 রাকাত সুন্নতের দ্বারা এক রাকাত ফরজের ক্ষতিপূরণ দিয়া বান্দাকে খালাস দিয়া দাও। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে নামাজের হিসাবের সময় আমার আমলনামায় যদি সুন্নত নামাজ থাকে তাহলে কত রাকাত সুন্নতের দ্বারা আমার কত রাকাত ফরজের ক্ষতিপূরণ দেওয়া হবে? 70 রাকাত সুন্নতের দ্বারা এক রাকাত ফরজের ক্ষতিপূরণ দেওয়া হবে। তো একদিন ফজরের নামাজ পড়তে পারলাম না মানে এক রাকাত ফরজের নামাজ পড়তে পারলাম না, না দুই রাকাত? তো এক রাকাত ফরজের ক্ষতিপূরণে যদি 70 রাকাত সুন্নত লাগে তাহলে দুই রাকাত ফরজের ক্ষতিপূরণে আমার হাসরের দিন কত রাকাত সুন্নত আমার আমল নামায় থাকা দরকার? তাহলে ওই দিন যদি দেখা যায় আমার আমল নামাজ সুন্নত নাই, আমি জোহরের সুন্নত পড়ি না, আমি এশার সুন্নত পড়ি না, আমি ফজরের সুন্নত পড়ি না, আমি জুম্মার আগের সুন্নত পড়ি না, জুম্মার পরের সুন্নত পড়ি না, আর তারাবি তো বাদ ওই তারাবি বাদ কেমনে? ওই তাহাজ্জুদের নামাজটা তারাবির পরিবর্তে, জুম্মাও বাদ, ওই ঈদের নামাজ জুম্মার পরিবর্তে। আজকাল নতুন নতুন কথা বাইরিতেছে, যেই বছর শুক্রবারে ঈদের নামাজ হয় এই দিন আর জুম্মার নামাজ লাগে না, এমন কথা বাইরিতেছে কি না? বাড়িতে কোথায় পাইলা তুমি এটা? এটা তো মন গড়ার কথা তোমার, এ তো শরীয়তে নাই এমন কোনো কথা, না কোরআনে আছে না হাদিসে আছে যে যেই বছর শুক্রবারে ঈদের নামাজ হয় এদিন জুম্মার নামাজ মাফ হইয়া যায়। এটা তো তোমার মন গড়া কথা, কে শিখাইল তোমাকে এগুলি? এই যে আরম্ভ হইলো একটা ব্যাপার যে শুক্রবারে ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ লাগে না, আর তারাবির তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়লে তাহাজ্যুদের 20 রাকাত লাগে না। আসলে তাহাজ্জুদ 8 রাকাত নামাজ হইলো তারা তাহাজ্জুদের, এটা তারাবির নয়, 20 রাকাত নামাজ হইলো তারাবির। দুই রকম হাদিস আছে, একরকম হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সহ 11 রাকাত পড়তেন। বলুন তো আপনারা, বিতির সহ 11 রাকাত পড়তেন হইয়া থাকলে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? বিতির সহ রাসুল 11 রাকাত পড়তেন, তাহলে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে ক রাকাত? 8 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসুল 12 মাস পড়তেন। 12 মাস রাসুল যে 8 রাকাত পড়তেন বিতির সারা, 8 রাকাত যে পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসুল 12 মাস পড়তেন। আপনারাই বলুন, 12 মাসের ফরা নামাজটার নাম কি? তারাবি না তাহাজ্জুদ? তাহলে 8 রাকাতের 8 রাকাত নামাজের যে হাদিস দিয়া দলিল দেওয়া হয়, যে দলিল দেয় হেও কোনো উস্তাদের কাছে কুরআন হাদিস শিখছে না, সেও শুনে শুনে দেয়, আর যে দলিল সংগ্রহ করে সেও কোনো আলিমের কাছে দলিল শিখতে যায় না, সেও আরেক রিক্সাওয়ালার কাছে বিমান চালানি শিখতে যায় না। বুঝে আগের উদাহরণ মনে নেই আপনার? আর এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালার কাছে যায় বিমান চালানির দলিল চিত্ত, যার কাছে জিজ্ঞাসা করে তার আবি 8 টাকা না 20 টাকা, যে জিজ্ঞাসা করে হেও কোরআন হাদিস পড়ছে না কোনো উস্তাদের কাছে, যে জিজ্ঞাসা করে হেও কোরআন হাদিস পড়ছে না কোনো উস্তাদের কাছে, শোনা শোনা রূপে চলছে, হেও শূন্য শূন্য কইয়া দেয়, কয় রসুল বিতির সহ 11 রাকাত পড়ছেন, হ্যাঁ রসুল তো বিতির সহ 11 রাকাত পড়ছেন, এই কোন মাস তো 12 মাসের 8 রাকাতের নাম কি তারাবি নাকি? এত এত বোকা বানাইতেছ কেন সমাজের মুসলমানকে তোমরা, এত বোকা বানাইতেছ কেন? যে হাদিসে উল্লেখ আছে রাসুল বিতির সহ 11 রাকাত পড়তেন, মানে বিতির বাদ দিলে 8 রাকাত পড়তেন, পরিষ্কার ভাষায় এই হাদিসে উল্লেখ আছে এই নমাজটা রাসুল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি নয়, এটা তাহাজ্জুদ। আরেক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার বলুন বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই নমাজটা রাসুল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে, 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে। দুই হাদিস দুই রকম, দুই নমাজ দুই রকম, আপনারা বুঝে থাকলে এবার বলুন 8 রাকাত নমাজটার নাম কি আর 20 রাকাত নমাজটার নাম কি? 8 রাকাত নমাজটার নাম কি আর 20 রাকাত নমাজটার নাম কি? 8 রাকাত পরে চলে যায়, 20 রাকাত পরে না, এরকম আন্দোলন আরেকটা শুরু হয়েছে কিনা? আরেকটা আন্দোলন শুরু হয়েছে, 8 রাকাত পরে চলে যায়, 20 রাকাতটা পরে না, বলে তারাবি 8 রাকাত হই, কই বলে এই দেখো হাদিস আছে 8 রাকাত। এই হাদিসটা কি তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? এইভাবে যে নবীর উম্মতকে সুন্নত থেকে বঞ্চিত করা হচ্ছে, বিপদের দিন রক্ষা পাওয়ার ব্যবস্থা না রক্ষা নাই ব্যবস্থা, হ্যাঁ এইভাবে যে নবীর উম্মতকে নবীর সুন্নত থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা বিপদ, মহাবিপদের দিন রক্ষা পাওয়ার ব্যবস্থা নয়, এগুলি হইল রক্ষা নাই ব্যবস্থা। তোমার যদি ইচ্ছা হয় বিপদের দিন রক্ষা না পাইবার, তুমি ইচ্ছা মতো সুন্নত ছাড়তে দেখো, কিন্তু নবীর যে সমস্ত নিরীহ উম্মত কঠিন হাসরের বিচারে রক্ষা পাইতে চায়, এদেরকে তোমার এই জালে ফাঁসাইয়া বিপদের দিন রক্ষা নাই পথে নিয়ে যায় না। এখন বলেন একদল কেমনে হইবেন, সুন্নত ছেড়ে দিয়া না সুন্নত দৈরে একদল হওয়ার দরকার না? আলোচনার মূল কথা মনে নাই, চলেন আমরা সবাই একথাবদ্ধ হয়ে যাই কি তারাবি ছেড়ে দিয়া না সবাই তারাবি পড়িয়া? 20 টাকা তো কেউ পড়ার দরকার নাই, আর একেবারে সারার দরকার নাই, সবাই মিলে 8 টাকা থইরা নেই, এরকম প্রস্তাবিত মূর্তি ফুদুরাই করছিল এরকমই তো, যে তোমরাও কিছু ছাড়ো আমরাও কিছু ছাড়ি, যারা মুঠেই ফরে না এরাও 8 টাকা ফরুক, আর তোমরা যারা 20 টাকা ফরো তোমরাও 12 টাকা ছাড়ো, তবু আমরা একদলিয়া যাই, এটা নাকি একদলিবার পদ্ধতি? কখনো নয়, এটা একদলিবার পদ্ধতি নয়। তাহলে হাদিস শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করো না, সুন্নত ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার বেলায় না নফল মুস্তাহাবের বেলায়? হ্যাঁ নফল মুস্তাহাবের বেলায়, আসরের 4 রাকাত সুন্নত মুয়াক্কাদা নয়, এটা আল্লাহই বান্দার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, তুমি এটাকে কঠিন করো না, বাধ্যতামূলক করো না। কিন্তু তারাবির নামাজ এটা সুন্নতে জায়েদা নয়, তারাবির নামাজ নফল নয়, তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এটা পড়তেই হবে, এটা নিয়ে এটা বাদ দিয়া ক্যান্সেল করিয়া ধর্ম সহজ করার প্রস্তাব নাই। আরেকটা ব্যাপার আছে, ধর্ম পালনের কোনো কোনো পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকেই বিভিন্নভাবে অনুমতি দিয়েছেন, এমনি পালন করলেও হয় তেমনি পালন করলেও হয়, কথা বুঝেন? ফরজ পালন করতেই হবে, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত দিয়ে পড়তেই হবে, মাগরিবের সুন্নতে মুয়াক্কাদা 2 রাকাত দিয়ে পড়তেই হবে, নাহলে কঠিন হিসাবের দিন ধরা খাইবে তুমি। আর কতগুলি কাজ আছে যেগুলি করলেও চলে না করলেও চলে, যেমন আসরের 4 রাকাত সুন্নাত পড়লেও চলে না পড়লেও চলে, পড়লে অতিরিক্ত সওয়াব পাইবে না পড়লে অতিরিক্ত সওয়াব পাইবে না। আর কোনো কোনো কাজ আছে এমনি করলেও শরীয়তে অনুমতি দেয়, তেমনি করলেও অনুমতি দেয়। এখানেও একদল বানানোর চেষ্টা যে করবে হে হে হে নিজেই ভুল হতে আছে, এখানে আল্লাহ দুই দল দুই ভোট দেখাই দিচ্ছেন, তুমি একদল করণেওয়ালাকে, কথার মূল কথাটা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনাদের এই মসজিদে ঢুকার চারটা দরজা আছে, একটা কথার কথা, আসলে কটা দরজা আছে আমার জানা নাই, আমি বুঝাবার জন্য বলছি। আপনাদের এই মসজিদে ঢুকার ধরেন আপাতত চারটা দরজা আছে, এক দরজা দিয়া ঢুকতে মুসল্লিরা বাধ্য না যে কোনো দরজা দিয়া ঢুকতে পারে, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু এই সাইড দরজা দিয়া না ঢুকে জানালা ভাঙ্গে যদি ঢুকে, আর যদি বলে মসজিদে ঢুকা উদ্দেশ্য কোন দিক দিয়ে ঢুকলাম এটা দেখার ব্যাপার নয়, এমন পণ্ডিতেরও অভাব নাই এই সমাজ, কয় ঢুকা উদ্দেশ্য কীভাবে ঢুকলাম সেটা দেখো কেন তুমি, আসলে কি মসজিদে ঢুকতে চায় না মসজিদে গণ্ডগোল লাগাইতে চায়, এগুলি বুঝতে হবে। কোনো কোনো কাজ আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, এই দিক দিয়েই যেতে হবে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, আর কোনো কোনো কাজ আছে তুমি এদিক দিয়েও যাইতে পারো ওই দিক দিয়ে যাইতে পারো, এগুলি জানবে এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালার কাছে না, সাধারণ মুসলমানেরা আলেম বিজ্ঞ আলেমগণের কাছে, বিজ্ঞ আলেমগণের কাছে জানতে হবে যে ধর্মের এই কাজটা এটা কি এইভাবেই করতে বাধ্য না ভিন্নভাবে করার অনুমতি আছে, কোনোটা আছে যে এইভাবেই করতে বাধ্য ভিন্নভাবে করার অনুমতি নাই, আর কোনোটা আছে যে ভিন্নভাবে করার অনুমতি আছে। এর উদাহরণ ধরুন আপনাদের মসজিদে চারটা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে যে কোনো মুসল্লি ঢুকার অনুমতি আছে, কিন্তু দরজা একটা দিয়েও ঢুকলো না জানালা ভাঙ্গা ঢুকলো, আর কয় কি কেমনে ঢুকলাম এটা দেখার ব্যাপার না, মসজিদে ঢুকা হইলো আসল উদ্দেশ্য, এটা তো সব হলইল, এটা কি তার যুক্তিটা খাটে না কুযুক্তি, এই কুযুক্তি, এইরকম কুযুক্তিওয়ালা মুসলমানের বর্তমান সমাজে অভাব নাই, কয় মসজিদে ঢুকা উদ্দেশ্য কেমনে ঢুকলাম এটা তুমি দেখলে কেন, আমি যেমনে ইচ্ছা ঢুকলাম। এই জন্য কোনো কোনো কাজ আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এইভাবে করারও অনুমতি দেওয়া হয়েছে, সেইভাবেও করার অনুমতি দেওয়া হয়েছে, যেভাবে ইচ্ছা করতে পারেন, আর কোনো কোনো কাজ আছে একভাবেই করার অনুমতি দেওয়া হয়েছে ভিন্নভাবে নয়, এটা যেভাবে ইচ্ছা সেইভাবে করা যাবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু, এর অর্থ হলো তালাক প্রাপ্ত নারীরা যে নারীকে তার প্রথম স্বামী তালাক দিল, এই নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে, তালাক দেওয়ার সাথে সাথে না কিছুদিন অপেক্ষা করার পর, কিছুদিন অপেক্ষা করার পর, কতদিন অপেক্ষা করবে এর সময় নির্ধারণ করে দিয়ে আল্লাহ কোরআনে বলেন সালাসাতা কুরু, তিন কুরু সময়, তিন তো বাংলা শব্দ আমরা বুঝি কিন্তু কুরু তো কোরআনের ভাষা, এটার উল্টা পাল্টা দুইটা অর্থ আছে, কুরু এটা কোরআনের ভাষা তার বাংলা অর্থ আছে উল্টা পাল্টা দুইটা, একটা অর্থ হলো মেয়ে লোকরা যখন মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকে, শরীরটা না ভাগ থাকে, এই অবস্থাটাকেও কোরআনের ভাষায় কুরু বলে, আরেকটা হলো মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে নারী যখন পাক পবিত্র হয়, এই অবস্থাটাকেও কোরআনের ভাষায় কুরু কয়। বুঝে থাকলে বলুন কোরআনের ভাষায় কুরু শব্দের একটা অর্থ না দুইটা অর্থ, একটার সাথে আর একটা মিল খাওয়ার মতো দুই অর্থ না উল্টা পাল্টা দুই অর্থ, উল্টা পাল্টা, অপবিত্র অবস্থাটাকেও কুরু বলে কোরআনের ভাষায়, মেয়ে লোকের পবিত্র অবস্থাটাকেও কুরু বলে কোরআনের ভাষায়। আল্লাহ বলেন যে নারীকে আগের স্বামী তালাক দিল, এই নামী আরেক এই নারী আরেক স্বামী ধরতে পারে তিন কুরু পার হয়ে গেলে, কারণ কুরু অর্থ তো দুইটা আছে, পবিত্রতাও একটা অর্থ আছে অপবিত্রতাও একটা অর্থ আছে, কোন অর্থ নেব, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি পবিত্রতার অর্থ গণ্য করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অপবিত্রতার অর্থ গণ্য করেছেন, কার গণ্য করা অর্থটা কোরআন বিরোধী হইল একটু মনোযোগ দিলে আপনারা জবাব দিতে পারবেন, কুরু শব্দের দুইটা অর্থ আছে, কুরু কোরআনের শব্দ দুইটা অর্থ আছে, একটা অর্থ অপবিত্র অবস্থা আর একটা অর্থ হল পবিত্র অবস্থা, ইমাম শাফিঈ বলেন পবিত্র অবস্থার অর্থটা আমি গণ্য করিয়া তিন পবিত্র পার হইলেই এই নারীটাকে ভিন্ন স্বামী গ্রহণ করার অনুমতি দিব, ইমাম আবু হানিফা বলেন অপবিত্র আছে এটার আরেক অর্থ, আমি অপবিত্র অর্থটা গণ্য করব, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে তিনটা অপবিত্রতা পার হলে সে ভিন্ন স্বামী গ্রহণ করার অনুমতি দিব, শাফিঈ মজাব মতো তিন পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, হানাফি মজাব মতো তিনটা অপবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। মশালাটা বুঝে থাকলে বলুন কার মজাব কোরআন বিরোধী হইল না দুটা কোরআন কোরআন কোরআন সম্মত হইল দুটা কোরআন সম্মত হলো। কেন? এখানে এইভাবে ফালনেরও অনুমতি দিয়েছেন আল্লাহ, সেইভাবে ফালনেরও অনুমতি দিয়েছেন আল্লাহ। তুমি কাউকে বাধ্য করতে পারবে না। যারা শাফি মজাব পালন করে তারা তিন পবিত্রতা গণ্য করবে, তোমার বাধা দিবার অধিকার নাই। যারা হানাফি মজাব পালন করে তারা তিন অপবিত্রতা গণ্য করবে, তোমার বাধা দিবার অধিকার নাই। এখানে দুইটা পথ আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তুমি এই দুই পথে এক পথ বানাইয়া সমাজে সবাইরে একদল বানাইবা, তুমি শয়তানের পথে আসো নিজেই। বিষয়টা কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? তাহলে সব ব্যাপারে একদল হয় না, একদলও আরও কোনো ব্যাপার আছে, আর কোনো কোনো ব্যাপার আছে একদল না, এটা ভিন্ন দল, আল্লাহর ভিন্ন ভিন্ন হওয়া আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? যেখানে আল্লাহ নিজেই কোরআনে এমন শব্দ ব্যবহার করছেন যার বিন উল্টাপাল্টা দুইটা অর্থ হয়। শাফি, ইমাম শাফি একটা অর্থ গণ্য করছেন, ইমাম আবু হানিফার একটা অর্থ গণ্য করছেন। এখানে যদি আপনি এই দুই দলরে এক দল বানাইতে চান তাহলে আপনার আন্দোলনটা যাবে কোরআন বিরোধী আন্দোলন। আপনার আন্দোলনটা কী হবে? ঐক্যবদ্ধ হওয়ার আন্দোলন না কোরআন বিরোধী আন্দোলন। কোরআনে আল্লাহ দুই ফদ দিয়েছেন, তুমি এক ফদ বানাইতে চাও কেন? কথা বুঝলেন কি না? সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া ঠিক নয়, সব ক্ষেত্রে মতবিরোধ হওয়া ঠিক নয়। কোন ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ক্ষেত্রে ভিন্ন মত থাকাটাই সব, এটা এক যে কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে শিখে নেই, এটা নিয়ে তার নাক গলানির ব্যাপার না। এই সমস্ত ব্যাপার যদি আমরা কেউ বুঝতে চাই যারা কোনো আলেমের কাছে কোরআন হাদিস শিক্ষা করিনি, আমরা যদি কেউ এমন সমস্ত বিষয় বুঝতে চাই তাহলে আরেকজন যে কোরআন হাদিস পড়ছে না তার কাছে যাব। কি বলেন আপনারা? কোন ব্যাপারে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, কোন ব্যাপারে আল্লাহ দুই ফদ দেখাইলেন, এটা কি আমি বুঝতে যাব যে কোরআন হাদিস পড়ে নাই তার কাছে, না যিনি পড়েছেন তার কাছে? কাজেই এই সব ব্যাপারে আমি নিজেও নাক গলাবো না, আমি নিজেও এই সব ব্যাপারে মন্তব্য করে পণ্ডিতি দেখাবো না, আর যে কোরআন হাদিস পড়ছে না তার কাছেও যাবো না। এই সব বিষয়ে যদি আমি বুঝতে যাই তাহলে যারা কোরআন হাদিস শিখেছেন, উস্তাদের কাছে পড়েছেন, তাদের কাছে যাব, তাদের কাছে শিখব। এবার আমরা হাদিসের দ্বিতীয় অংশটা বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ধর্মটাকে সহজ করো, ধর্মটাকে মানুষের জন্য কঠিন করো না। বলেন কোন ব্যাপারে? ধর্মীয় কাজের বাধ্যতামূলক কাজগুলির ব্যাপারে না ঐচ্ছিক কাজগুলির ব্যাপারে? হ্যাঁ, ঐচ্ছিক কাজগুলির ব্যাপারে ধর্ম কঠিন করো না। ঐচ্ছিক কাজ আল্লাহই মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আসরের চার রাকাত সুন্নাত পড়বে কি না পড়বে না, আল্লাহই তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, রসুলই তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তুমি ছাড়তেও কাউকে বাধ্য করো না, তুমি পড়তেও কাউকে বাধ্য করো না। বাধ্য করলে তুমি মানুষের জন্য ধর্মকে কঠিন করে দিলে। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা আল্লাহই বাধ্যতামূলক করে দিয়েছেন, রাসুলই বাধ্যতামূলক করে দিয়েছেন। এইটা যদি তুমি করতে না পারো, ধর্মকে ছাইরে এটা ছাইরে দিয়ে সহজ করতে চাও, তাহলে তোমার ধর্ম বলতে কিছু বাকি থাকবে না। তোমার একটা কথা কয় বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায়, রুম্বা বাজতে বাজতে হমলি হই শেষ, ফইলা সাল্লো সুন্নতে মুয়াক্কাদা, তে তার ধর্মের তিন ভাগের এক ভাগ গেল। এরপরে সাল্লো ওয়াজিব, তে ধর্মের তিন ভাগের দুই ভাগ গেল। এরপরে ছাইরে দিল ফরজ, ধর্মের আর কতটুকু রইল? তোমার ধর্ম থাকলে তো সহজ হইতো আর কঠিন হইতো? আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারতেছি? তাইলে হাদিসের দুইটা অংশ, একটা অংশ হইল রসুল বলেন ধর্মকে মানুষের জন্য সহজ করো, কঠিন করো না, এটা ঐচ্ছিক ব্যাপারে বলা হয়েছে, বাধ্যতামূলক ব্যাপারে নয়। হাদিসের দ্বিতীয় অংশ হল বাসসিরু ওয়ালা তুনাফসিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। এখন একজনে কয় আমারে যদি কেউ কয় তুমি সুদ খাইতে থাকো, ঘুষ খাইতে থাকো, মদ খাইতে থাকো, গাঞ্জা খাইতে থাকো, তুমি জান্নাতে যাইবা, এটাই আমার জন্য সুসংবাদ। একজন যদি আমাকে বলে ফাজ বেলার নমাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, রমজান মাসে রোজা না রাখলেও জান্নাতে যাওয়া যাবে, জিনা করলেও জান্নাতে যাওয়া যাবে, ডাকাতি করলেও জান্নাতে যাওয়া যাবে, সন্ত্রাস করলেও জান্নাতে যাওয়া যাবে, এটা হলো আমার জন্য সুসংবাদ। রসুল বলছেন সুসংবাদ দাও, আতঙ্ক লাগাইয়া দিও না। তোমরা আতঙ্ক লাগাও কেন, সুসংবাদ দাও না কেন? হাদিস বুঝতে হবে কি না? হাদিস বুঝতে হবে। এই জন্য কোন ব্যাপারে রসুল বলছেন আতঙ্ক লাগাইও না, সুসংবাদ দাও, এইটাও বুঝতে হবে। এর আগে আরও কতগুলি জরুরি কথা আমরা বোঝার চেষ্টা করি। ফরজ আমল যে বাধ্যতামূলক, এটা করার ফলাফল কি? ওয়াজিব আমল যে বাধ্যতামূলক, এটা করার ফলাফল কি? সুন্নতে মুয়াক্কাদা যে বাধ্যতামূলক, এটা করার ফলাফল কি? সকল প্রকার গুনাহ ছাড়তেই হবে, এটা বাধ্যতামূলক। যত রকমের গুনার কাজ আছে গুনার অভ্যাস ছাড়তেই হবে, এটাও ঐচ্ছিক। গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে, এটা ঐচ্ছিক ব্যাপার না, বাধ্যতামূলক ব্যাপার, বাধ্যতামূলক ব্যাপার। কেন? এটার একটা ফলাফল আছে। ফরজ আমল করলে, ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়, সুন্নতে মুয়াক্কাদা আমল করলে রাসুলের শাফাত পাওয়া যায়। আপনারা স্মরণ রাখুন, কোনটার দ্বারা কি হওয়া যায়? গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুয়াক্কাদা আমল করলে নবীর শাফাত পাওয়া যায়। কোনটার দরকার নাই আপনাদের? জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, তে গুনার অভ্যাস ছাড়তেই হবে, এটা বাধ্যতামূলক। জান্নাত পাওয়ার দরকার নাই, তে ফরজ আমল, ফরজ ওয়াজিব আমল করতেই হবে, এই জন্য এটা বাধ্যতামূলক। নবীর শাফাত পাওয়ার দরকার নাই, দরকার আছে না? দরকার নাই। তাহলে সুন্নতে মুয়াক্কাদা আমল করতেই হবে, এটা বাধ্যতামূলক। ধর্মের যে কাজগুলি আমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কেন বাধ্যতামূলক করা হলো এটাও জানে না, এই জন্য এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালার কাছে বিমান চালানির দলিল চায়। বুঝতে হবে যে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক করা হলো কেন, সুন্নতে মুয়াক্কাদা আমল আমাদের জন্য বাধ্যতামূলক করা হলো কেন, ফরজ ওয়াজিব আমল আমাদের জন্য বাধ্যতামূলক করা হলো কেন, গুনাহ ছেড়ে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুয়াক্কাদা বাধ্যতামূলক করা হয়েছে নবীর শাফাআত পাওয়ার জন্য, আর ফরজ ওয়াজিব আমল আমার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জান্নাত পাওয়ার জন্য। যদি কেউ বলে আমার নবীর শাফাআতের দরকার নাই, তোমার সুন্নতে মুয়াক্কাদার দরকার নাই, যদি কেউ বলে আমার জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, তোমার গুনাহ ছাড়ার দরকার নাই, কেউ যদি বলে আমার জান্নাত পাওয়ার দরকার নাই, তোমার ফরজ ওয়াজিবের দরকার নাই। আমার কথা বুঝে থাকলে আমি আশা করি এখন আপনারা আমার একটা কথার জবাব দিতে পারবেন, আপনাদের কার জান্নাতের দরকার নাই, কার নবীর শাফাআতের দরকার নাই, কার জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাহলে কোনটা কোনটা আপনাদের বাধ্যতামূলক হওয়া দরকার? জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ ছেড়ে দেওয়া বাধ্যতামূলক, জাহান্নাম থেকে বাঁচার দরকার হইলে গুনাহ ছাড়তেই হবে, নবীর শাফাআত পাইতে হইলে সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে, জান্নাত পাইতে হইলে ফরজ ওয়াজিব আমল করতেই হবে, এই জন্য এগুলি বাধ্যতামূলক করা হয়েছে। এবার হাদিসের দ্বিতীয় অংশ, হাদিসের দ্বিতীয় অংশে রসুল বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। এখন যদি একজনে বলে তুমি নমাজ না পড়লেও জান্নাতে যাইবা, এই কথা কইলি আমার জন্য সুসংবাদ হয়, তুমি রমজানে রোজা না রাখলেও জান্নাতে যাবে এটা বললেই আমার জন্য সুসংবাদ হয়, তুমি সুদ খাইলেও জান্নাতে যাবে, ঘুষ খাইলেও জান্নাতে যাবে, মদ খাইলেও জান্নাতে যাবে, গাঞ্জা খাইলেও জান্নাতে যাবে, তুমি জিনা করলেও জান্নাতে যাবে, এইভাবে কইলে আমার জন্য সুসংবাদ হয়। আর রসুল বলছেন মানুষকে সুসংবাদ দাও, দাও না কেন? বিশেষ করে এই প্রশ্নগুলি আমাদেরকে করা হয়, যত সব সুর ডাকাত বদমাস জিনাকার সন্ত্রাসী খুনি সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাকুর সবগুলি আমাদেরকে প্রশ্ন করে, হয় আমাদের রসুল বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য, আপনারা আতঙ্ক লাগাইয়া দেন কেন? আলেমদেরকে প্রশ্ন করে, আপনারা আতঙ্ক লাগাইয়া দেন কেন? আমাদের রসুল বলছেন সুসংবাদ দেওয়ার জন্য, আমি নামাজ পড়বো না তবুও জান্নাতে যাবো এটার নাম সুসংবাদ, আমি রোজা রাখবো না তবুও জান্নাতে যাবো এটার নাম সুসংবাদ, আমি জিনা করবো জীবন ভর তবুও জান্নাতে যাবো এটার নাম সুসংবাদ, দেন না কেন? রসুল তো বলছেন সুসংবাদ দেওয়ার জন্য। এই ক্ষেত্রেও মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না সুসংবাদ দেও, এই কথাটা বলা হয়েছে গুণাগারদের ব্যাপারে। কার ব্যাপারে? গুণাগারদের ব্যাপারে। গুণাগারদের সুসংবাদ কেমনে হয় আর গুণাগারকে আতঙ্ক লাগানি কেমনে হয়? যদি আপনি কোনো গুণাগারকে বলেন যে তোমার মাফের কোনো ব্যবস্থা নাই, তোমার জাহান্নামে যেতেই হবে, এটা আতঙ্ক লাগাইয়া দেওয়া হইল। আর যদি আপনি কোনো গুণাগারকে বলেন তোমার মাফের ব্যবস্থা আছে, ব্যবস্থা গ্রহণ করলেই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, এটি হলো গুণাগারের জন্য সুসংবাদ। আমার কথা বুঝে থাকলে বলুন, গুণাগারের সুসংবাদের পদ্ধতি আছে নি, সিস্টেম আছে নি? কি সিস্টেম? তুমি গুণা করতে থাকো আল্লাহ জান্নাতে দিতেই থাকবেন, এটা নাকি? এটা সিস্টেম নয়। সিস্টেম হইল তুমি যত বড় গুণাগার হইয়া থাকো, যত বেশি গুণাগার গুণা করে থাকো, তোমার মাফের ফত আছে, ফতটা গ্রহণ করলেই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, এইটা হইল সুসংবাদ। রসুল যে বলেছেন সুসংবাদ দাও, এটা গুণাগারদের ব্যাপারে বলেছেন। গুণাগারদের ব্যাপারে সুসংবাদের পদ্ধতি কি? তুমি গুণা করতে থাকো আর আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকি, এটা নয়। তুমি যত গুণাই করে থাকো না কেন, আল্লাহর কাছে সব রকমের গুনাহ মাফের ব্যবস্থা আছে, তুমি সারা জীবন বর সুদ খাইছো, সারা জীবন ঘুষ খাইছো, সারা জীবন মদ খাইছো, সারা জীবন গাঞ্জা খাইছো, সারা জীবন চুরি করছো, সারা জীবন ডাকাতি করছো, সারা জীবন খুন খারাপি করছো, সারা জীবন জিনা বেবিচার করছো, সারা জীবন সন্ত্রাস করছো, তোমার সব গুণা মাফের ব্যবস্থা আছে, ব্যবস্থা গ্রহণ করলেই আল্লাহ মাফ করে দিবেন। এইটা হইল গুণাগারকে সুসংবাদ দেওয়ার পদ্ধতি। বুঝে থাকলে বলুন, গুণা করতে থাকো সুসংবাদ, না গুণা ছেড়ে দিলেই সুসংবাদ? এখন গুণা ছেড়ে দেওয়ার পদ্ধতিটা কি? মুফাসসিরীর কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যত রকমের গুণাগার মানুষ দুনিয়াতে আছে, সমস্ত গুণাগার যদি ছয়টা কাজ করে জীবনের সব গুণা মাফ। যত রকম গুণাহে করে দেখেন সব গুণা মাফ। এমন কোন গুণা নাই আল্লাহর জগতে ছয় কাজ করলে যে গুণা আল্লাহ মাফ করবেন না, সব মাফ করে দেবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, একটা মানুষের জীবনে যত রকম গুণা করুক সব গুণাই মাফের ব্যবস্থা আছে না ব্যবস্থা নাই? ব্যবস্থা আছে। এইভাবে মানুষের সুসংবাদ দাও যে গুণা যতই করে থাকো না কেন, মাফের ব্যবস্থা আছে, তুমি ব্যবস্থাটা গ্রহণ করলেই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলেন, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই সমস্ত গুণাগারদেরকে আল্লাহ শুধু জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তাই নয়, বরং যে পরিমাণ গুণা ছিল তার আমল নামায় সবগুলি গুণা মাফ করে দিয়ে আরও ওই পরিমাণ গুণা সোয়াব তার আমল নামায় লিখে দেবেন। ছয় কাজ করলে কি, কত কাজ? ছয় কাজ। এক নম্বর, গুণার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে, হায় রে হায় আমি করলাম কি, আমি তো গুনার মাধ্যমে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেলাম, এই মর্মে মনের মধ্যে আফসোস জাগতে হবে, এটার নাম গুনার জন্য লজ্জিত হওয়া। দুই নম্বর, গুনার অভ্যাসটা ছেড়ে দিতে হবে, গুনার অভ্যাসটা, গুণা করতে থাকো আর আমি জান্নাতের সুসংবাদ দিতে থাকি না, গুনার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। এক নম্বর, গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুসূচিত হতে হবে, গুনার জন্য লজ্জিত হতে হবে। দুই নম্বর, গুনার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। তিন নম্বর, ভবিষ্যতে আর কোনো দিন গুণা করবো না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হবে, আর কোনো দিন গুণা করবো না এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হবে। এটা কত নম্বর? তিন নম্বর। চার নম্বর, আল্লাহর কোনো এবাদত বন্দেগি বর্জনের মাধ্যমে যদি গুণা করে দেখো তাহলে সেই এবাদতটা কাজা করতে হবে, সেই এবাদতটা কী করতে হবে? কাজা করতে হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, এবাদত বন্দেগিটা বন্দার কাছে আল্লাহর প্রাপ্য, আল্লাহর পাওনা। এবাদত বন্দেগি বন্দার কাছে আল্লাহর পাওনা, আর আল্লাহর কাছে জান্নাত বন্দার পাওনা। হাদিসটা আমি আগাগোড়া ক্লিয়ারলি বলি, হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল একজন সাহাবিকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবি তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বন্দার পাওনা কি? সাহাবি বলেন, আমি জানি না হুজুর, আপনি আমাকে শিক্ষা দিন। রাসুল বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল এবাদত, আল্লাহকে লা শরীক জেনে সে আল্লাহর এবাদত করবে, এটা বন্দার কাছে আল্লাহর পাওনা, আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। তারপরে রসুল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দেবে আল্লাহও তার পাওনা পরিশোধ করে দেবেন। তাহলে বন্দার কাছে এবাদতটা হইল আল্লাহর পাওনা, যে বন্দা আল্লাহর পাওনা দিয়া দিবে মানে এবাদতটা করে ফেলবে আল্লাহও তার পাওনা দিয়া দিবেন, তাকে জান্নাতে পৌঁছাই দিবেন। এই জন্য আমি যদি জীবনের প্রথম এক বছর নামাজ পড়ে না থাকি তাহলে কতদিন আল্লাহর পাওনা আটকাইলাম, আল্লাহর পাওনা না দিয়া রইলাম কতদিন? এক বছর। আমি যদি পাঁচ বছর নামাজ না পড়ে থাকি তে আল্লাহর পাওনা দিলাম না পাঁচ বছর? আমি যদি তিন রমজানে রোজা না রেখে থাকি তে আল্লাহর পাওনা দিলাম না তিন বছর? গুণা সব গুণা মাফ হইয়া যাওয়ার জন্য চার নম্বর শর্ত হইল, আল্লাহর পাওনা দিছ না সময় মতো, এখন দিয়ে দাও, সময় মতো আল্লাহর পাওনা দিছ না, গত রমজানে রোজা রাখছ না, আগামী রমজান আসার আগে আগে রোজাগুলি রাখো, আল্লাহর পাওনা যেটা দিছ না সময় মতো দিছ না, এখন দিয়ে দাও। এমন পণ্ডিতেরও আবির্ভাব হয়েছে বর্তমান সমাজে, কয় না জানিনা যদি নামাজ না ভইরা থাকে তা কাজা করবো, আর জানিনা শুনে নামাজ না ভরলে আর কাজা লাগতো না। মানুষের বিবেক খাণ্ড জ্ঞান নষ্ট হইলে কীভাবে হয় চিন্তা করে দেখেন, আমি যদি ভুলবশত আপনার ৫০০ টাকা নিয়ে থাকি তাহলে এটা দিতে হবে, আর জন্য শূন্য 50,000 নিলে আর তেমন লাগতো না, কোন মাতা লেখা হয় এমন কোনো ভাগল আসেনি। তা আমার ঘুমের কারণে একদিনের ফজরের নামাজ পড়তে পারলাম না, আল্লাহর ফাওনাটা দিতে পারলাম না, জেনে শুনে না না জেনে না জানিয়া, এটা যদি দেওয়া লাগে তো জানিয়া শুনিয়া 5 বছর নামাজ পড়লাম না, এটা কোনো লাগতো না। না জানিয়া না দিতে পারলে যদি এটাই দেওয়া লাগে তো জানিয়া শুনিয়া না দিলে দিয়া আবার খান অধীরা মা প্রথম লাগবো, তুই জানিয়ে শুনিয়া দিলে না কেন, কথা বুঝেন কি না দেখেন। এই জন্য যে ছয় কাজের দ্বারা বন্দার জীবনের সব গুণা মাফ হয়ে যায়, এর 1 নম্বর হইল গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। অনেক মানুষ তওবা করে গুনার অভ্যাস চালু রাখিয়া, সুদের কারবার চালু আছে, ঘুষের কারবার চালু আছে, মদকুরি চালু আছে, গাঁজাকুরি চালু আছে, মসজিদে আসে ইমাম সাহেবের সাথে হাতুড়াইয়া দোয়া করে, আল্লাহ তওবা করলাম জীবনের গুণা মাফ করে দাও, তোবা চাইদা গুণা করছো না তো গুণা গুণার অভ্যাস ছেড়ে তোবা করেছে না গুণার অভ্যাস চালু রেখে চালু রেখে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একজন শ্বশুরের গায়ে তার জামাতা যদি ফাউ লাগাইয়া দেয়, জানিয়া লাগাক অথবা না জানিয়া লাগাক, যে কোনো অবস্থায় শ্বশুরের গায়ে জামাতার পা লেগে গেল, এটা কি বালা ব্যবহার হইল? ব্যবহারটা ভালো হয়েছে না, যদি না জানিয়া লাগায় মাফ করা মাফ পাওয়ার যোগ্য, জানিয়া লাগাইলে তো মাফ পাওয়ারও যোগ্য না, কিন্তু ব্যবহারটা তো ভালো হয় নাই। জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে, জামাতা যদি আদব আদব কায়দার জামাতা হয় তাহলে জেনে লাগুক না জেনে লাগুক মাফ চাইবে কি না, মাফ চাইবে, ফাউটা সরাইয়া মাফ চাইবে না লাগাই রেখে মাফ চাইবে। আমি দোয়া করি আপনাদের এমন কোনো বেয়াদব জামাতা যেন কারো না হয়, বুঝাবার জন্য বলছি। ধরুন আপনার জামাতা ইচ্ছায় অনিচ্ছায় তার পা লেগে গেল আপনার গায়ে, সরায় না ফাউ লাগাইয়া রেখে কয় মাফ চাই মাফ করে দেন, ফাউ লাগাইয়া রেখে যদি আপনার জামাতা আপনার শরীরে ফাউ লাগাইয়া রেখে মাফ চাইলে মাফ দিবেন দিবেন না, তাহলে বোঝা গেল মাফ চাওয়ারও নিয়ম আছে মাফ দেওয়ারও নিয়ম আছে। শ্বশুরে বুঝে জামাতার জামাতার অপরাধ কোন নিয়মে মাফ করা যায়, আল্লাহ বুঝি বুঝে না গুনাগারের গুনা কোন নিয়মে মাফ করা যায়, আল্লাহ কি তোমার শ্বশুর থেকে কম বুঝে নাকি, না আমার কথা বুঝেন নাই আপনারা। এই জন্য গুনার অভ্যাস ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, গুনার অভ্যাস চালু রেখে মাফ চাওয়ার মানি হইল শ্বশুরের গায়ে ফাউ লাগাই আর রেখে মাফ চাওয়া, এটা আরো বড় বেয়াদব, এটা মাফ পাইবার যোগ্যই না। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে ছয় কাজের দ্বারা গুনা জীবনের সব গুণা মাফ হয়ে যায়। প্রথম কাজ গুনার জন্য লজ্জিত হওয়া, দ্বিতীয় কাজ গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, তৃতীয় কাজ ভবিষ্যতে আর কোনোদিন গুনা না করার পাক্কা ওয়াদা করা আল্লাহর সাথে, ভবিষ্যতে আর কোনোদিন গুনা না করার ওয়াদা সম্পর্কে চমৎকার ঘটনা আছে হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত মুসা আলাইহিস সালামের জমানায় রহমতের বৃষ্টি বন্ধ হয়ে মানুষের ফসল নষ্ট হতে লাগল, উম্মতে নবীর কাছে আসলো, নবীর কাছে দরখাস্ত করলো আল্লাহর কাছে দোয়া করার জন্য, কোন নবী? মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম উম্মতদেরকে বললেন মানুষের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে ফসল নষ্ট করেন, কাজেই তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সবার গুনাহ মাফ চাই, দোয়া করি আল্লাহ গুনাহ মাফ করে দিলে রহমতের বৃষ্টি দিবেন ফসল হবে। উম্মত নবীর কাছে আসলো, নবী উম্মতকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, বলতে লাগলেন ওগো আল্লাহ আমাদের যার যার গুনাহ যা যে যা যত গুনাহ করেছি আমরা কথা দিলাম ভবিষ্যতে আর কোনো দিন গুনাহ করব না, আপনি আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করে দিন। দুয়ার ভিতরে আল্লাহ মুসা নবীর কাছে ওহি পাঠাইলেন, বলে দিলেন আপনার সাথে হাত উঠাইয়া যারা যারা আমিন আমিন আমিন বলতেছে তাদের মধ্যে একটা লোক এমনও আছে যে সে আরও ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা আছে, আপনি তো বলতেছেন সবের পক্ষে থেকে বলতেছেন আর কোনো দিন গুনাহ করব না, একটা মানুষ আছে তার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরও গুনাহ করতে চায়, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে হাত মিলাইয়া আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। ঘটনার এই অংশ থেকে আমাদের জন্য কিছু শিখার মতো আছে কিনা। মসজিদে নামাজ পড়তে আসি, নামাজের শেষে অনেকেই ইমাম সাহেবকে নিজের অনেক বিপদ আপদের কথা, বেমার আজারের কথা, অভাব অনটনের কথা, দুঃখ দুর্দশার কথা বলে ইমাম সাহেবের কাছে দোয়া করতে বলি। ইমাম সাহেব দোয়া করেন প্রত্যেক সবসময়, ইমাম সাহেবের কাছে দোয়া করতে বলি সবসময়। ইমাম সাহেব সব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করুন, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করুন, কিন্তু বিপদ মুক্তি হয় না। অনেকে প্রশ্ন করে ইমাম সাহেব মনে হয় ইমাম সাহেব আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ না, আমাদের সবাইকে নিয়ে দোয়া করে, কেউ বলো না কেন, বলে কি না? এরকম বর্তমান দুনিয়ার অবস্থাটা বলি, আপনারা যারা বর্তমান দুনিয়ার অবস্থা অন্তত মোটামুটিভাবে দেখেন শুনেন জানেন, আপনারা অবশ্যই জানেন বার্মার রোহিঙ্গা মুসলমানদের উপর কী পরিমাণ জুলুম নির্যাতন চলছে, কী পরিমাণ জুলুম নির্যাতন চলছে। এদের জন্য কি দুনিয়ার কোনো আলেম দোয়া করে না? সাধারণ মুসলমান কি দোয়া করে না? মক্কা শরীফের ইমাম সাহেব কি এদের জন্য দোয়া করে না? মদিনা শরীফের ইমাম সাহেব কি এদের জন্য দোয়া করে না? দোয়াগুলি যায় কোথায়? তাহলে কি মক্কার ইমামও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়? মদিনার ইমামও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়? মক্কা মদিনার ইমামও যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের মসজিদের ইমামের দোয়া আর কী হবে? এই যে একটা হতাশা সমাজে সৃষ্টি হয়েছে, এটা মারাত্মক একটা ভুল বুঝাবুঝির কারণে। এই ভুল বুঝাবুঝিটা মুসা আলাইহিসসালামের ঘটনা থেকে ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। মানুষ একজন আরেকজনের মাল চুরি করে হাতের দ্বারা, ধরতে পারলে হাতে কিলায় না পিঠে কিলায়? চুরি করে হাতে, কিল খায় পিঠে, ঠিক কিনা? হাতে চুরি করে, ধরতে পারলে হাতে হাতে হাতে ফিটামনি দেয় না পিঠে পিঠে ফিটামনি দেয়? এখানে কি কেউ প্রশ্ন করে এই মিয়া হাতে চুরি করলো পিঠে ফিল কিলাও কেন? কারণ হাত যেই শরীরের অঙ্গ, ফিটও একই শরীরের অঙ্গ, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো, সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। এই শরীরের এক অঙ্গয় অপরাধ করে আর এক অঙ্গয় আল্লাহর কুদরতি কিল ভরে, বুঝলেন কি না? ওইখানের মুসলমানে মার খায়, এইখানের মুসলমানে অন্তরে কষ্ট হয়। যেমনভাবে ফিটো কিতাইল কিলাইলে হাতেও কষ্ট হয়, ঠিক তেমনিভাবে বার্মার মুসলমানে মার খাইলে এই ক্যানাডার মুসলমানের অন্তরেও কষ্ট হয়। কেন? কারণ সারা দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। ওইখানের মুসলমান ছিল আমার, ওইখানের মুসলমান ছিল আমার ফিটে, এই শরীরের ফিটের মতো, আর এখানের মুসলমান ছিল হাতের মতো। এখানের মুসলমান যদি হাতের দ্বারা অপরাধ করে ওইখানের মুসলমানের ফিটের উপর কিল পড়ে। কাজেই তুমি যদি চুরি ছেড়ে দাও, হাতে যদি চুরি ছেড়ে দেয় ফিটের কিল খাওয়া বন্ধ হয়ে যাবে, হাতে যদি চুরি ছেড়ে দেয় ফিটের কিল খাওয়া বন্ধ হয়ে যাবে। হাতের চুরিটা কি আমরা কি চুরি করলাম যেখানে, যে কারণে আমাদের ফিটে কিল পড়তেছে? এটা একটু বোঝার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতালুন্না উলুওয়ান কাবীরা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাত কিতাবে, দাউদ আলাইহিস সালামের কাছে নাযিলকৃত জাবুর কিতাবে আমি উল্লেখ করে দিয়েছিলাম, বনি ইসরাঈলের মুসলমানেরা যখন দুই ধরনের পাপে লিপ্ত হবে তখন বেদিন কাফিরের দ্বারা পিটাইয়া আমি এদেরকে শাস্তি করব। যারা নিজেরা নিজেরা মুসলমান বলে দাবি করে এরা যদি দুই রকমের পাপ করে তে আল্লাহ বেদিন কাফিরের দ্বারা মুসলমানদের পিটায়, এটা আমাদের মনে রাখতে হবে। মুসলমানে কাফিরের পিটুনি খায় কেন? না বোঝা দরকার নাই, মুসলমানে কেন কাফিরের পিটুনি খায়? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, যারা তোমরা নিজেদেরকে নিজেরা মুসলমান দাবি করো তোমরা যদি দুই ধরনের পাপে লিপ্ত হও তাহলে বেদিন কাফিরের দ্বারা আমি তোমাদেরকে পিটাইয়া শাস্তি দিব দুনিয়াতে। এটা দুনিয়ার বিচার, আখেরাতের বিচার পরে হবে। দুই ধরনের পাপ কি কি? এক নম্বর, নিজেকে আল্লাহর বন্দা বলে দাবি করে কিন্তু আল্লাহর বন্দেগি করে না, এরকম পাপ কি দুনিয়ার কোনো মুসলমানে করে? কোনো মুসলমানে কয় কি আমি আল্লাহর বন্দা? না না, সবাই কয় আমি আল্লাহর বন্দা। আপনারা কি জানেন কোনো মুসলমানে কি কয় আমি আল্লাহর বন্দা? না না, সব মুসলমানে কয় আমি আল্লাহর বন্দা, কিন্তু আল্লাহর বন্দেগি করে না, এমন মুসলমান আছে কি না? তাইলে এই একটা পাপ। যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে এরা যদি আল্লাহর বন্দা হওয়ার দাবি করা সত্ত্বেও আল্লাহর বন্দেগি ছেড়ে দেয় তোমার কথায় আর কাজে মিল নাই, বেদিন কাফিরের হাতে পিটুনি খাওয়ার টাইম আসতেছে তোমার। দুই নম্বর, এটি হলো এক পাপ। দুই নম্বর, তোমাদের মধ্যে যারা শক্তিশালী এরা যদি দুর্বলদের উপর অত্যাচার করে, শক্তিশালীরা যদি দুর্বলের সাথে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে, এই দুই রকম পাপ যদি কোনো মুসলমানে করে, তাহলে আমি বেদিন কাফিরের দ্বারা মুসলমানকে পিটাইয়া শাস্তি করব। কারণ তোমাদের এই দুই ধরনের পাপের কারণে তোমাদের ইসলাম ধর্ম অমুসলিমদের কাছে বেইজ্জত হয়। মুসলমানে যখন আল্লাহর ইবাদত বন্দেগি করে না, মুসলমানে যখন শক্তিশালী হইয়া দুর্বলের উপর জুলুম অত্যাচার করে, তখন বেদিন কাফিরেরা এই কথা বলার সুযোগ পায় যে তোমাদের ধর্মটা বড় খারাপ, তোমাদের ধর্ম ধর্মের লোকেরা আল্লাহর বন্দা দাবি করে আল্লাহর বন্দেগি করে না, তোমাদের ধর্মের লোকেরা সুর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, জিনাকার হয়, খুনি হয়, সন্ত্রাসী হয়, ইসলাম ধর্মটাকে তোমরা কলঙ্ক করেছ মুসলমান অমুসলমানদের কাছে, মুসলমানদের শত্রুদের কাছে, এই অপরাধের দুনিয়াতে একমাত্র শাস্তি বেদিন কাফিরের দ্বারা তোমাদেরকে ফিরাইয়া শাস্তি করব। আমরা কোনো না কোনো এই সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো, এই শরীরের কোনো না কোনো হাতে এই দুইটা অপরাধ করে, এই কারণে তার ফিটের উপরে আল্লাহর মাইর পড়ে। কথা বুঝলেন কি না, কেন দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি খায়? রক্ষা পাওয়ার উপায়, মদিনা শরীফের ইমাম সাহেব নাজাতের জন্য দোয়া করে, নাজাত পায় না। সাধারণ মুসলমান প্রশ্ন করে দোয়া গেল কোথায়, মক্কার ইমাম সাহেব এই রোহিঙ্গা মুসলমানের মুক্তির জন্য দোয়া করে, দোয়া মুক্তি পায় না। প্রশ্ন আসে সাধারণ মুসলমানের অন্তরে, মক্কার ইমাম সাহেবের দোয়াগুলি গেল কোথায়? সারা দুনিয়ার সমস্ত আলেমগণ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, আল্লাহ সাহায্য করে না। এই মৌলবীরার দোয়াগুলি গেল কোথায়, মৌলবীরার দোয়াগুলি গেল কোথায়? এই প্রশ্নের জবাবটা আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এক ব্যক্তি একজন আলেমের কাছে গিয়া বলে, হুজুর আমার কোনো সন্তানাদি নাই, আমার বড় দুঃখ, আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। হুজুর দোয়া করে দিলেন। পরের বছর আসলো, আবার বললো যে না কোনো সন্তানাদি হইল না, আরও বেশি করে দোয়া করে দেন। পরের বছর আরও বেশি করে দোয়া দিলেন। আরও দ্বিতীয় বছর এসে বললো যে না আমার তো কোনো সন্তানাদি হইল না, তুই আরও দোয়া করলেন। তৃতীয় বছর এসে বলে, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বিরক্ত লাগবে না হুজুরের, প্রতি বছরই আসে আর বলে দোয়া করেন, আর সন্তান না হওয়ার কারণে বলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তো উনিও বিরক্ত হইয়া জিজ্ঞেস করলেন, এই মিয়া বিয়া কবে করছ? হয় না, আমি বিয়া শাদী করছি না। হুজুরের দোয়া গেল কোথায়? তুমি বিয়া করবে না, বড় হুজুরের দ্বারা দোয়া করাইবে, আল্লাহ কি আসমান থেকে সন্তান তোমার কোলে পাঠাইয়া দেবে? এটা পদ্ধতি নয়, এটা নিয়ম নয়। তোমার যদি সন্তান পাইতে হয় দোয়া লাগবে, কিন্তু তোমার বিয়া তোমার করতে হবে। তো মক্কা মদিনার ইমামের দোয়া যদি রোহিঙ্গা মুসলমানের জন্য কবুল হইতে হয়, মুসলমান মুসলমানই বজায় রাখতে হবে, মুসলমান আল্লাহর বন্দা দাবি করো, আল্লাহর বন্দেগি করতে হবে, দুর্বলের উপর জুলুম অত্যাচার করা যাবে না, এটা বন্ধ করো, মক্কার ইমাম লাগবে না, তোমার মহল্লার ইমামের দোয়ার উসিলায় আল্লাহ রোহিঙ্গার মুসলমানকে নাজাত দিয়ে দিবেন। বিশ্ব সমস্যা এবং সমাধান কোরআনে আছে কি না? নাই, আছে। আমাদের অনেকের বুঝার অভাব, আর যারা বুঝি গ্রহণ করার অভাব। কথা বুঝে আসলো কি না? অনেকের বুঝার অভাব আর যারা বুঝি গ্রহণ করার অভাব। দোয়ার দোষ নাই। এবার আসেন মূল কথার দিকে যাই। মুসা আলাইহিসসালাম উম্মতকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের, মনে আছে কথা, আল্লাহ আমাদের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দয়া করুন আমাদের গুনাহ মাফ করে দিন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করুন। দুয়ার ভিতরে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল করলেন, আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন বলতেছে এদের মধ্যে একটা লোক এমন আছে যে ভবিষ্যতে আরও গুনাহ করার ইচ্ছা আছে, ওইলনি গুনাহ মাফের ব্যবস্থা, যার ভবিষ্যতে আরও গুনাহ করার ইচ্ছা আছে, মাফের ব্যবস্থা হইল হইল না? আল্লাহ মুসা নবীকে দুয়ার ভিতরে বলে দিলেন, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, রোহিঙ্গার মুসলমানের মুক্তির জন্য সারা দুনিয়ার যেখানে যেখানে যত মজলুম মুসলমান আছে, সমস্ত মুসলমানের মুক্তির জন্য ইমাম সাহেবকে আমরা যখন দোয়া করতে বলি, ইমাম সাহেব যখন দোয়া করেন, আমরা যখন ইমাম সাহেবের সাথে হাত মিলিয়ে আমিন বলি, এই আমিন বল নেওয়ালাদের কেউ কেউ ভবিষ্যতে আরও সুদ খাওয়ার ইচ্ছা থাকে কিনা? ইমাম সাহেবের সাথে হাত মিলিয়ে যারা আমিন বলে এদের ভবিষ্যতে আরও ঘুষ খাওয়ার ইচ্ছা থাকে কিনা? ভবিষ্যতে আরও মদ খাওয়ার ইচ্ছা থাকে কিনা? ভবিষ্যতে আরও গাঞ্জা খাওয়ার ইচ্ছা থাকে কিনা? ভবিষ্যতে আরও এই জিনা ব্যবিচার করার ইচ্ছা থাকে কি না, যদি থাকে তাইলে যেই যেই যেই সাধারণ একটা মানুষের ভবিষ্যতে গুণা করার ইচ্ছা থাকার কারণে নবীর দোয়া কবুল হইল না, এইরকম হাজার হাজার মুক্তাদিদের ভবিষ্যতে গুণা করার ইচ্ছা থাকা সত্ত্বে ইমাম সাহেবের দোয়া কিভাবে কবুল হবে? নবীর দোষ, দোয়াটা কবুল হইল না কার দোষে? নবীর দোষে না, একজন মাত্র আমিন বলনেওয়ালার দোষে, একজন মাত্র আমিল বলনেওয়ালার দোষে। এই জন্য যে ছয় কাজের দ্বারা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায়, মূল কথা ভুলে গেলেন না, স্মরণ আছে? ছয় কাজের দ্বারা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায়। এক নম্বর, গুণার জন্য লজ্জিত হতে হবে। দুই নম্বর, গুণার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। তিন নম্বর, ভবিষ্যতে গুণা না করার জন্য আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হতে হবে। মুসা আলাইহিসসালাম দোয়া বন্ধ করে দিলেন, দোয়া বন্ধ করে দিয়ে বললেন, এই মিয়ারা, তোমরা যারা যারা আমার সাথে হাত মিলিয়ে আমিন বলতেছ, কোন লোকটার মনে মনে আছে ভবিষ্যতে আরো গুণা করার? আমরা কেউ না জানলেও তোমার তো মনে মনে জানা আছে, নাকি বলেন আপনারা? একটা লোক আল্লাহ বলে দিয়েছেন আমাকে, একটা লোক এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা আছে, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দোয়ার আমিন বলবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, তুমি এখান থেকে চলে যাও, তারপরে দোয়া করব। এই ঘোষণার পরে ওই লোকটা মনে মনে জানে না, যার আরো গুণা করার ইচ্ছা আছে মনে মনে জানা নাই, সে এখন ভাবতে লাগলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই, চিরজীবনের জন্য সমাজের মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, আমার মতো ফাফিস্টের ফাফের কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ ছিল, আমাদের ফসল, সারা সমাজের ফসল ধ্বংস হয়ে গিয়েছিল, একমাত্র আমার গুণার কারণে সমাজে কলঙ্কিত হয়ে যাব। এই চিন্তায় পরে লোকটা মনে মনে আল্লাহকে বলল, আল্লাহ আমাকে কলঙ্কিত করো না, আল্লাহ সমাজে আমাকে চিরজীবনের জন্য লজ্জা দিও না, আল্লাহ তোমার সাথে কথা দিলাম আর জীবনে গুনাহ করব না। মুখে কইল না মনে মনে, মনে মনে নবী রে কইল না আল্লাহ রে কইল, আল্লাহ রে মনে মনে আল্লাহ রে কইল, আল্লাহ আমাকে কলঙ্কিত করো না, আমাকে চিরজীবনের জন্য সমাজে কলঙ্কি বানাই রাখো না, আল্লাহ তোমারে কথা দিলাম, এতক্ষণ পর্যন্ত ইচ্ছা ছিল ভবিষ্যতে আরো গুণা করার, আমার এখন আর ইচ্ছা নাই, আমি মন থেকে বাদ দিলাম, জীবনে আর কোনোদিন গুণা করব না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, হাদিসের ঘটনা, হাদিসের ঘটনা, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী তো এই দিক দিয়ে কিছুই জানেন না ঘটনা, বলুন লোকটা মুখে বলেছিল না মনে মনে, নবীকে বলেছিল না আল্লাহকে, তো নবী তো কিছুই জানেন না, নবী তো জানেন একটা লোক আছে যার ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা আছে, তার কারণে দোয়া কবুল হচ্ছে না, নবী তো এতটুকু জানেন, বৃষ্টি যে শুরু হয়ে গেল। এবার নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আমাকে আপনি বললেন কি আর করলেন কি? আমাকে বললেন একটা ফাফিষ্ট তার ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা আছে, এর কারণে দোয়া কবুল হবে না, ওই ফাফিষ্ট তো এখান থেকে গেল না, এখন কেমনে বৃষ্টি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পাপিষ্টের কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, এই ফাফিষ্টের কারণে বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। নবী জিজ্ঞাসা করলেন, ফাফিষ্ট কি করেছে? আল্লাহ বলেন, ফাফিষ্ট আমার সাথে ওয়াদা করেছে আর কোনোদিন গুনাহ করবে না, মাফ করে দিয়েছি, আপনি জানেন না আমার সাথে কথা তার। তাহলে যে ছয় কাজের দ্বারা জীবনের সব গুণা মাফ হয়ে যায়, মনে আছে কথা? এক নম্বর, গুনার জন্য লজ্জিত হওয়া, দুই নম্বর, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, তিন নম্বর, ভবিষ্যতে গুণা না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, চার নম্বর, আল্লাহর কোনো ফাওনা যদি না দিয়া গুণা করে থাকি আল্লাহর ফাওনাটা দিয়া দেওয়া, গত রমজানে যদি রোজা না রেখে থাকি যে আল্লাহর ফাওনা আমার কাছে বাকি রয়েছে, দেখাদা করে দিতে হবে, জীবনের শুরুতে এক বছর যদি নামাজ না পড়ে থাকি এটা আল্লাহর ফাওনা বাকি রয়ে গেছে আমার কাছে, এটা আল্লাহর ফাওনাটা আল্লাহকে দিয়া দিতে হবে, এটা চার নম্বর। পাঁচ নম্বর কাজ হলো, কোনো বন্দাকে কষ্ট দিয়া যদি গুণা করে থাকি, কোনো বন্দার ধন সম্পদ টাকা পয়সা অন্যায়ভাবে গ্রাস করে যদি গুণা করে থাকি, তাহলে বন্দার পাওনাটা পরিশোধ করে আল্লাহর কাছে মাফ দিতে হবে। তুমি ৫০,০০০ টাকা একজনের পাওনা দাও না, আর আল্লাহর কাছে বলো তওবা করলাম মাফ করে দাও, আল্লাহ যদি তোমাকে এই অবস্থায় মাফ করে দেয় তাহলে তোমার পাওনাদারের ৫০,০০০ টাকা দিবে কে? না কথা বুঝতে পারেন নাই আপনারা? আমি আপনার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নিলাম, ধার নিয়ে আর দিলাম না, ওইছে কিনা গুণা? দিয়া দিব বলে নিলাম, দিলাম না, গুণা হইল কি না? আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই লোকটার ৫০,০০০ টাকা আমি নিয়ে আর দিলাম না, এই গুণাটা তোমার কাছে মাফ চাই, আল্লাহ যদি বলে মাফ করে দিলাম তাহলে আপনার ৫০,০০০ টাকা দিবে কে? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, যার পাওনা আছে তোমার কাছে তার পাওনা পরিশোধ করো, তারপরে আমার কাছে মাফ চাও, যারে অন্যায়ভাবে কষ্ট দিছ তারে মাফ চাইয়া খুশি করো, যারে অন্যায়ভাবে কষ্ট দিছ তার কাছে মাফ চাইয়া তারে খুশি করো, যার ধন সম্পদ টাকা পয়সা অন্যায়ভাবে গ্রহণ করেছ তারটা ফেরত দেও, ফেরত দিবার সাধ্য না থাকলে, তৌফিক না থাকলে হাতে পায়ে দরিয়া তার কাছে মাফ চাও, মা তার কাছ থেকে মাফ লইয়া এরপরে আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কত নম্বর কাজটা এটা? পাঁচ নম্বর। এক নম্বর গুনার জন্য লজ্জিত হওয়া, দুই নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, তিন নম্বর ভবিষ্যতে গুণা না করার জন্য আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হওয়া, চার নম্বরে আল্লাহর এবাদতগুলি অতীতে না করে থাকলে এগুলির কাজা করে নেওয়া, পাঁচ নম্বরে বন্দার ফাওনা থাকলে বন্দার ফাওনা পরিশোধ করা, ছয় নম্বর কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই ছয় কাজের মাধ্যমে যারা গুনার অভ্যাস ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে এই পরিমাণ সওয়াব আমি তার আমল নামায় লিখে দেব। হাদিসের কথার দিকে ফিরে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। বলেন সুসংবাদ কি ব্যাপারে? তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমাকে বেসতে দিবে না, এটা সুসংবাদ না? গুনাহগারকে গুনাহ ছেড়ে দেওয়ার দিলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা সুসংবাদ? সুসংবাদ দেওয়ার এই হইল সিস্টেম। তুমি সুদ খাইতে দেখো, তুমি গুস খাইতে দেখো, তুমি মদ খাইতে দেখো, তুমি গাঞ্জা খাইতে দেখো, তুমি জিনা করতে থাকো, তোমাকে আল্লাহ বেসতে দিবেন, সুসংবাদ দেওয়ার সিস্টেম নয় এটা। সুসংবাদ দেওয়ার সিস্টেম হইল আল্লাহর রসুল বলেন গুনার অভ্যাস ছেড়ে দাও, আল্লাহ তোমাকে সব গুনাহ মাফ করে দেবেন, এগুলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি। আমার তো মনে হয় আপনারা যারা মনোযোগে কথাগুলি শুনতেছেন বুঝতেছেন, বর্তমান দুনিয়ার মুসলমানদের বহু সমস্যার সমাধানগুলি কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু না কিছু পাইতেছেন। বর্তমান বিশ্বের মুসলমানেরা মজলুম নির্যাতিত হাহাকার শোনার মতো দুনিয়াতে কেউ নাই। কার কারণে? আমাদের গুনার কারণে। আমরা হইলাম আঁত, সুরের আঁত, আর ওই রোহিঙ্গা হইল সুরের ভিট। সারা দুনিয়ার সব মুসলমান এক শরীরের মতো, আমরা পাপ করি এখানে হাতের দ্বারা, আর ওই রোহিঙ্গার নামের ফিটের উপরে আল্লাহর ফিটুনি পড়ে। হাতের চুরি ছাড়ো ফিটের কিল বন্ধ হয়ে যাবে, হাতের চুরি ছাড়ো ফিটের কিল বন্ধ হয়ে যাবে। হাতের চুরি কি? আমরা দুই ধরনের পাপ করে থাকি, আল্লাহর বন্দা দাবি করি কিন্তু আল্লাহর বন্দেগি করি না, আর নিজে একটু শক্তিশালী হতে পারলেই দুর্বলের উপর জুলুম অত্যাচার শুরু করে দিই। আমি কি হাদিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? সুসংবাদ দেওয়ার পদ্ধতি কি গুনাহ করতে থাকা, না গুনাহ ছেড়ে দিলে আল্লাহ সব মাফ করে দিবেন? গুনাহ ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য কোন হাদিসের ব্যাখ্যা কিভাবে আমার আমল করতে হবে, কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে আমার পালন করতে হবে, আমরা নিজেরাই তর্ক বিতর্ক এবং ব্যক্তিগত মন গড়া যুক্তি দিয়ে সাব্যস্ত করে নেব, না কোরআন হাদিস যারা আলেমগণের কাছে শিখেছেন তাদের কাছ থেকে বুঝে নেব? জমানা পাল্টাইয়া গেছে, নিজেও কোনো আলিমগণের কাছে বুঝতে যায় না, নিজের মন গড়া মন্তব্য, মন গড়া যুক্তি, মন গড়া তর্ক পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে মসজিদে মাদ্রাসায় যেখানে সেখানে বসে তর্ক শুরু করে দেয়। হ্যাঁ এটা এমনি হবে আমার যুক্তিতে বলে, তোমার যুক্তি মানি না। ইসলামের কোনো বিধান, কোনো মানুষের মন গড়া বিধানের যুক্তির উপর আল্লাহ ছাড়েননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার উপর ছেড়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা এমনিতেই জানা যায় না, শেখা যায় না, বোঝা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়। আল্লাহ পবিত্র কোরআনের একায়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আয়াতের সংক্ষিপ্ত মর্ম হলো আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে নাজিল করি, আপনার জপে মুখস্থ করতে হবে না, আমি আল্লাহ নিজের দায়িত্বে তিসপাড়া কোরআন আপনাকে স্মরণ রাখাইয়া দেব। আপনি কোরআন জপবেন না, আপনি জপতে হবে না কোরআন স্মরণ রাখার জন্য, আমি আল্লাহ নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ নিজে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। বলুন রসুল নিজেই কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছিলেন? তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হইল, কোরআনের ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি, তারপরেও রসুল কোরআন বুঝতে হইল আল্লাহকে উস্তাদ বানাইয়া, এরপরে আর কোনভাবে কোন বাবার পুত্র থাকে যে নিজে নিজে কাউকে উস্তাদ না বানাইয়া কোরআন শিখে নিতে পারে? এই হইল আমাদের বর্তমান সমাজে যত সব তর্ক বিতর্ক দ্বন্দ্ব দলাদলি হানাহানি মারামারি কাটাকাটি সবটার মূল কারণ হইল উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে যাবে না, কোরআন হাদিস নিয়ে নিজেই নাক গলানি শুরু করে দেবে, কোরআন হাদিস নিয়ে নিজেই মন্তব্য করা শুরু করে দেবে, কোরআন হাদিস নিয়ে নিজেই তর্ক বিতর্ক জুড়ে দেবে। এই হইল সমাজের অনৈক্যের মূল কারণ, এইটাও অনৈক্যের একটা কারণ। ঐক্যবদ্ধ করতে হইলে আল্লাহর দিনের রস্যকে মজবুতভাবে ধরতে হবে। আল্লাহর দিন তোমার মন গড়া যুক্তি মতে নয়, আল্লাহর দিন নবীর তরিকা মতে। আর নবীর তরিকা এইভাবেই বুঝে আসে না, কোনো একজন আলেমকে, ভালো আলেমকে উস্তাদ বানাইয়া তার কাছ থেকে দিন শিখতে হয়। সুতরাং ঐক্যের সার মর্ম হলো আমরা একজন আলেমকে উস্তাদ বানাবো, তার কাছ থেকে দিন শিখব, এই দিন সবাই মিলে পালন হব, পালন করব, আমরা সবাই অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাব। বুঝে থাকলে বলুন, মুসলমানের জীবনে দিন প্রতিষ্ঠা করতে হইলে নিজে নিজেই করা যায়, যুক্তি তর্ক বিতর্ক আর মন গড়া পদ্ধতিতে করা যায় না, উস্তাদের কাছে কোরআন হাদিস শিখলে, উস্তাদের কাছে কোরআন হাদিস শিখলে। আমি আপনাদের এই দেশে আজ কয়েক বছর যাবৎ আসা যাওয়া করি, অত্যন্ত দুঃখিত আমি এই জন্য যে আপনারা, আপনাদের ছেলে মেয়েরা উস্তাদের কাছে কোরআন হাদিস শিক্ষা করার প্রতিষ্ঠানের বড় অভাব, বড় অভাব। আমি আমার যারা মহব্বত করেন, আমাকে আনার জন্য যারা এই কিনা লেটার দেন, সবাইকে আমি জনে জনে অনুরোধ করে বারবার বলেছি যে আপনাদের বাচ্চা কাচ্চাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য উস্তাদের কাছে বাচ্চা কাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আসে নাই যে এমন নয়, আসে, কিন্তু যথেষ্ট পরিমাণ অভাব আছে। বাংলাদেশেও অভাব আছে, তবে এত না, এই দেশের মতো না। বাংলাদেশে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ মাদ্রাসা আছে, এই জন্য এখনও বাংলাদেশে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে আলেম তৈরি হয়। আর এই জন্য বাংলাদেশের আলেম আপনাদের দেশে ওয়াজ করার জন্য আসতে হয় কেন? আপনাদের দেশে আলেম তৈরির ব্যবস্থা এখনও ও খুব দুর্বল, মাদ্রাসা নাই বললে চলে। আপনাদের এলাকার বাচ্চা কাচ্চারা উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে আলিম হওয়ার ব্যবস্থা যথেষ্ট পরিমাণ নাই, বাংলাদেশে আছে, এই জন্য বাংলাদেশের আলিম আপনাদের এখানে ওয়াজ করতে আসতে হয়। যেদিন আপনাদের এখানে মাদ্রাসা তৈরি হয়ে যাবে, আপনাদের এখানে যোগ্য আলিম তৈরি হয়ে যাবে, তখন বাংলাদেশ থেকে কোনো আলিম আপনাদের ওয়াজের জন্য আসতে হবে না, আপনার ছেলে আপনার ওয়াজের জন্য যথেষ্ট হবে, আপনার পরিবারের মেম্বার আপনার পরিবারের লোকের জন্য ওয়াজের জন্য যথেষ্ট হবে। এই পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার, মুসলমান বিপদমুক্ত হওয়ার, দুনিয়াতে এবং আখেরাতে রক্ষা পাওয়ার যা কিছু আলোচনা হইল কোরআন হাদিসের আলোকে, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।